সেই ব্যক্তিকে দীন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা যে আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছেন, আমরা মনে করতে পারি নিশ্চয় আল্লাহ আমাদের ভালো চান, ঠিক কিনা? ওয়াজ মাহফিল আমাদের দেশে যত পরিমাণে হয়, পৃথিবীর অন্য কোন দেশে এত মাহফিল হয় এটা আমাদের জানা নেই। কিন্তু এর পরেও এই দেশে যত রকম শিরিক আর বেদাত এবং মুসলিমরা অনিসলামিক কার্যকলাপে লিপ্ত ইসলামের নাম দিয়ে বিশ্বের অন্য কোন দেশে এরকম আছে বলে তাও জানা নেই। শুনতে শুনতে নাগমাহায়ে মাহফিলে বেদাত কো কান বাহরে হো গে দিল বদমজা হোনে কো হায়ে। ওয়াজ মাহফিল শুনতে শুনতে কান বধির হয়ে গেছে, অন্তর বিরক্ত হয়ে গেছে। এর পরেও যদি এই জাতিকে জিজ্ঞেস করা হয় ইসলামের মূল ভিত্তিটা কি, ইসলাম শব্দের অর্থ কি, মুসলিম কাকে বলে, ইসলামের মূল ভিত্তি কি, তাওহীদের রুকন কয়টা, শর্তগুলো কি কি, ঈমান ভঙ্গের কারণগুলো কি, একটাও পারে না। আপনারা বলুন তো ইসলাম অর্থ কি? মাশাআল্লাহ, এখানে দেখা যায় বেশ বুঝছে এরা। অনেক জায়গায় বলে ইসলাম মানে শান্তি, আপনারা এটা বলেন না, এজন্য ধন্যবাদ আপনাদেরকে। ইসলাম মানে শান্তি বলে দেশে, ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হয় এটা ঠিক, তাই বলে ইসলাম শব্দের অর্থ শান্তি না। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন আসলিম। তিনি বুঝতে পেরেছেন আসলিম শব্দের কি অর্থ, তিনি এটা বুঝেন না যে আসলিম মানে শান্তিতে ঘুমিয়ে থাকো আর ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের শেষ করে ফেলবে, এটা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, আর আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে যে ব্যক্তি তাকে বলে মুসলিম, ঠিক কিনা? এখন মানুষ যদি আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে তাহলে মুসলিম, আর যদি আল্লাহর হুকুম না মানে মুসলিম হতে পারবে না? অপরদিকে পশুরা যদি আল্লাহর হুকুম মানে তাহলে মুসলিম কিনা? কোরআনের পরিষ্কার আয়াত আছে, সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আছে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, মানুষেরা কি আল্লাহর দেওয়া মতবাদ, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে অন্য কোন দিনের মধ্যে সফলতা অর্জন করার জন্য তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, অথচ আসমানে বা জমিনে যা কিছু আছে, আসমানে জমিনে এবং তার মধ্যবর্তী যা কিছু আছে, লাহু আসলামা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আসমান জমিন এবং এর মাঝে যা কিছু সবগুলো কি, মুসলিম। কারণ এরা হুকুম মানে কার? মনে করুন সূর্যকে আল্লাহ হুকুম দিয়েছেন নির্দিষ্ট রাস্তায় চলবি, নির্দিষ্ট নিয়মে আলো দিবি, সূর্য দিচ্ছে কিনা? কার হুকুমে? কোরআনে আছে, এটা সূরা ইয়াসিনে আছে, وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرِّ لَهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্যের জন্য যে রাস্তা নির্ধারিত আছে, এমন সুন্দরভাবে এটাকে নির্ধারণ করা হয়েছে, বিজ্ঞানীরা বলেছেন এর চেয়ে একটু উপর দিয়ে সূর্য গেলে পৃথিবী ঠান্ডায় বরফ হয়ে যাবে, আর সূর্য যেখান দিয়ে চলে ওখান থেকে যদি একটু নিচে দিয়ে চলত তাহলে পৃথিবীর মানুষ গরমে আগুনে পুড়ে সারখার হয়ে যেত। এই যে নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা সুন্দরভাবে, এই জন্য একজন মহাবিজ্ঞানীর দরকার ছিল কিনা? আর এত বড় সূর্যকে নিয়ন্ত্রণ করার জন্য শক্তিশালী একজনের দরকার ছিল কিনা? এই জন্য আল্লাহ বলেছেন কোরআনে, ذالিকা তাকদীরুল আজিজিল আলিম। আজিজ মানে হলো মহাশক্তিশালী, মহাপরাক্রমশালী, আর আলিম মানে হচ্ছে মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী। আল্লাহ বলছেন মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী, মহাশক্তিশালী আল্লাহর পক্ষ থেকে সূর্যের জন্য যে রাস্তা নির্ধারণ করা আছে, সূর্য ওই রাস্তা দিয়ে নিয়মিত চলতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূর্য আল্লাহর হুকুম মানে, এই জন্য সূর্য মুসলিম, ঠিক কিনা? চন্দ্র, আল্লাহ চন্দ্র সম্পর্কে বলেছেন ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল, আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি, চন্দ্র কিন্তু এক রাস্তা দিয়ে চলে না। আল্লাহ বলছেন আল্লাহর হুকুম যে রাস্তা দিয়ে চলার সেই রাস্তা দিয়ে চলে, চলতে চলতে হাত্তা আদা কাল উরজুনিল কদিম, একেবারে এক সময় গিয়ে শুকনা খেজুরের ডালের মতো চিকন হয়ে যায়, ঠিক কিনা? এবারে চন্দ্র সূর্য যে আসমানে চলে, আমাদের ঢাকার শহরে ট্রাফিক পুলিশ আছে, তারপরে সিগন্যাল বাতি আছে, এরপরও গাড়ি একটার উপর একটা উঠে যায়, ঠিক কিনা? আসমানে এমনটা ঘটে কিনা? আল্লাহ বলছেন ঘটবে না। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইসবাহুন, সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা, আর রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করা। ওয়াকুল্লুম ফি ফালাকি ইসবাহুন, চন্দ্র সূর্য সবগুলো আল্লাহর হুকুম মেনে নিজ নিজ কক্ষপথে চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চন্দ্র সূর্য মুসলিম, বোঝা গেল কিনা? এবারে আল্লাহ তাআলা বলছেন এরা তাসবিহ পড়ে, দুনিয়াতে পৃথিবীতে আসমানে জমিনে যা কিছু সবগুলো আল্লাহর তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? আল্লাহ তাআলা বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু, সাত আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে এই সবগুলো এক আল্লাহর তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? বলে আমরা তো বুঝি না, আল্লাহ তাআলা সেটা উত্তর দিয়েছেন ওয়া ইমিং শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এমন কোন সৃষ্টি নেই, গাছগাছালি বলো, সমুদ্রের মাছ বলো, পশু পক্ষী বলো, জঙ্গলের বাঘ ভল্লুক হিংস্রূপ যা বলো, এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহর তাসবিহ বলে না, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। তোমরা শুনতে শোনো কুহু কুহু, সে বলে আল্লাহু আল্লাহু। তোমরা ভোর রাতে শোনো কুকুরাতুর, মূলত মোরগ আওয়াজ করে বলছে সুব্বুহান কুদ্দুসুন ওয়া ইমিং শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন মাখলুক নাই, এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহর তাসবিহ পড়ে না। সকলে তাসবিহ পড়ে কার? এই জন্য সকলে আল্লাহর হুকুম মানে বিধায় তারা মুসলিম। মানুষেরাও যদি আল্লাহর হুকুম মানে তাহলে মুসলিম, না মানলে মুসলিম হবে? আমরা কি সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানি? আমার ভাইয়েরা, এবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, কয়টা শর্ত? এক নাম্বার শর্ত শিরক মুক্ত হওয়া, দুই নম্বর শর্ত ইত্তেবায়ে সুন্নাহ। কি শর্ত? শিরক মুক্ত মানে ইবাদতটা করব খালেস আল্লাহর জন্য। কার জন্য? ইখলাস বলে যেটাকে, ইখলাস নিয়ত। দুই নম্বর শর্ত হল ইত্তেবায়ে সুন্নাহ, যদি খালেস নিয়তে ইখলাসের সঙ্গে কোন ব্যক্তি মাগরিবের নামাজ চার রাকাত পড়ে, নামাজ হবে? চিন্তা করলো জোহর পড়লাম ফরজ চার রাকাত, আসর পড়লাম চার রাকাত, এশাও চার রাকাত, মাঝখানে মাগরিবের সালাত তিন রাকাত কেন, এটাকেও চার রাকাত পড়বে, নামাজ হবে? এইটা যেমন ক্লিয়ার তেমন বুঝতে আমাদের সমাজে অনেক বেদাত আছে, একটু পরে আসতেছি আলোচনায়। এবাদত কবুল হওয়ার জন্য কয়টা শর্ত বললাম? এক নাম্বার কি? ইখলাসুন নিয়াত মানে তাওহীদ ভিত্তিক হওয়া, খালেস নিয়াত হবে শুধু আল্লাহর জন্য, শিরক মুক্ত হওয়া। কি হওয়া? শিরক মুক্ত হওয়া। আর দুই নাম্বার শর্ত কি বললাম? ইত্তেবায়ে সুন্নাহ মানে বেদাত মুক্ত হওয়া, ঠিক কিনা? আমার দেশের মানুষেরা মনে করে আমরা সব মুসলমান, কি জন্য? আমরা বিশ্বাস করি আল্লাহ আছে, এই তো। মক্কার কুফাররা আল্লাহ বিশ্বাস করত না, এই জন্য কাফের, এই বিশ্বাস করে কিনা? ও আমার ভাইয়েরা, এইটা সম্পূর্ণ মিথ্যা কথা। মক্কার কুফফাররাও আল্লাহ বিশ্বাস করত। কোরআনে পরিষ্কার বলা আছে সূরা আনকাবুতের 63 নম্বর আয়াত, ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাহুম লায়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আপনি আমি যেমন বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। মক্কার কুফফাররাও বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে এতে কি মুসলিম হওয়া যাবে? আল্লাহ তারা আরো স্পষ্ট করে বলছেন, ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, কাদেরকে? মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন, আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, ওয়াসাখারা শামসা ওয়াল কামার, এবং কে চন্দ্র এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সব করেন কে? আল্লাহ। তাহলে আপনি আমি যেমন বিশ্বাস করি আসমান জমিনের মালিক আল্লাহ, চন্দ্র সূর্যের মালিক আল্লাহ, মক্কার কুফফাররা বিশ্বাস করত কাকে? আল্লাহকে। তাহলে এতে কি মুসলমান হওয়া যাবে? না। এমনি ভাবে বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, ফসল দেওয়ার মালিক আল্লাহ, এগুলো বিশ্বাস করত। কোরআন বলছে, ওয়ালা ইনসাল তাহুম মান নাযালা মিনাস সামাই মাআন। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন, আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন, মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত জমিনকে আবার জীবিত করেন কে? লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সব করেন কে? তাহলে পার্থক্য কোন জায়গায় জানা দরকার আছে? না, পার্থক্য একটা জায়গায়, সেইটাই আমাদের গণ্ডগোল। এই পার্থক্যটা বুঝার জন্য আমরা আল্লাহ নবীর দাওয়াতের শুরু ইতিহাসটা জানা দরকার। আল্লাহর নবী নবুয়াত প্রাপ্তির পরে 3 বছর পর্যন্ত প্রায় গোপনে ইসলামের দাওয়াত দিলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে আপনি সেইগুলো স্পষ্ট করে প্রকাশ্যে বলুন, আর গোপন চলবে না, প্রকাশ্যে বলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর এই নির্দেশ পাওয়ার পরে, আরবের নিয়ম ছিল কোন গুরুত্বপূর্ণ বিষয়ে গোটা জাতিকে সাবধান করতে হলে সকালবেলা পাহাড়ে উঠে জোরে আওয়াজ দিত, তাহলে লোকেরা জড়ো হয়ে যেত, কারণ আরবরা সকালবেলা যুদ্ধ শুরু করত। কাজে সকালে আওয়াজ দেওয়া মানেই হচ্ছে কোন শত্রু বাহিনীর আক্রমণ হবে। আল্লাহর নবী সেই নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ, ইয়া বনু হাশেম, ইয়া বনি মুত্তালিব, বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন, সব নেতারা হাজির হয়ে গেল। এমনকি আর রাহিকুল মাখতুম কিতাবটা পড়বেন, ওখানে লেখা আছে কাহিনীটা, যে ব্যক্তির হাজির হওয়ার সম্ভব ছিল না সে অন্যকে পয়সা দিয়ে পাঠিয়েছে, দেখো মোহাম্মদ কি বলে, কারণ আওয়াজটা মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নেতারা হাজির হয়ে গেল। এবারে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও মক্কার নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর দিকে তোমাদের শত্রু বাহিনী উপস্থিত রয়েছে, তোমরা বিশ্বাস করবে কিনা? নেতারা সবাই বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনতে পাই নাই। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার মক্কার নেতারা, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, তোমরা যদি একটা কথা বিশ্বাস করতে পারো, একটা কথা মানতে পারো, তামলিকুনা বিহাল আরব, ওই একটা কথা মানার কারণে গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে, ওয়াতাদিনু লাকুমুল আজম, আর ওয়ানারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, তোমাদের দেওয়া জীবন ব্যবস্থা, তোমাদের মতবাদ গ্রহণ করবে, ধর্ম গ্রহণ করবে, আওতুয়াদ্দিল জিজিয়া, অথবা তারা জিজিয়া কর দিয়ে তোমাদের অধীনস্থ হয়ে থাকবে। কয়টা কথা মানতে হবে? একটা। আবু জাহালরা খুব খুশি এখনো, কোনো প্রতিবাদ নেই, সবাই খুশি। একটা কথা মানলে পরে গোটা দুনিয়ার নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে, গোটা দুনিয়ার মানুষেরা আমাদের ধর্ম গ্রহণ করবে, গোটা দুনিয়ার মানুষ আমাদের আনুগত্য করে চলবে। একটা কথা মানতে অসুবিধা কি? বলো তাড়াতাড়ি সেই কথাটা কি? ও আমার ভাইয়েরা, ওই একটা কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষেরা যারা এই এক মুহূর্ত আগেও তারা সব পক্ষে, সব বিপক্ষে চলে গেল, বোঝা গেল ওইটাই পার্থক্য। ওইটাই কি? সেইটা কি ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তা'বুদুন আল্লাহ ওয়াহদাহু وتخلعون مما تعبدون من دون الله সেই একটা কথা হচ্ছে এই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু লাহাব তীব্র প্রতিবাদ করল, সব মজলিসের লোকেরা বিরুদ্ধে চলে গেল, একটা লোক নবীর পক্ষে কথা বলার সাহস করল না। এমনকি আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, তাব্বাতিয়াদা আবিলাহাবি ওয়া তাব্বা। আবু লাহাব আল্লাহর নবীকে দুহাত উঁচু করে মারতে উদ্যত হল। আবু লাহাবরা বলল, তাব্বান লাকা সায়ার আল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, আলী হাদা জামাতানা, তুমি আমাদেরকে এজন্য জড়ো করেছ, আমরা মনে করেছিলাম কোন বড় ধরনের কোন শত্রুদের হামলা হবে, কোন দুশ্মনদের হামলার ব্যাপারে তুমি সতর্ক করবে, আর এই জন্য ডেকেছ। সব মজলিস উল্টাপাল্টা হয়ে গেল। কি ছিল লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে? এটাই আমাদের বুঝতে হবে, এটাই পার্থক্য। এটাই কি? মক্কার কুফাররা আল্লাহকেও মানত, আবার দেবদেবীর পূজাও করত, মক্কার লোকেরা যে মূর্তি পূজা করত তা কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? কোরআন পরিষ্কার বলছে, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, মক্কার লোকদেরকে যদি জিজ্ঞাসা করো তোমরা মূর্তি পূজা কেন করো, ওরা বলবে আমরা তো মূর্তিগুলোর পূজা করি এজন্য এরা আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করবে, আমাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে মাধ্যম, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এই মক্কার কুফাররা যেরকম মূর্তি পূজা করত মাধ্যম রূপে, এখনো যদি কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আবার পীরদেরকে মাধ্যম রূপে মনে করে, মাজারওয়ালাদেরকে মাধ্যম রূপে গ্রহণ করে, তারা মক্কার কুফফারদের মতো মুশরিক কিনা? আমাদের দেশে বলে কি, কয় যে জজের কাছে কোনো কথা বলতে হলে উকিল ধরতে হয়, উকিল ছাড়া কোনো কথা বলা যায় না। ঠিক এরকম আল্লাহর কাছে কোনো কথা বলতে হলে, দোয়া করতে হইলে, চাইতে হইলে উকিল ছাড়া নাজাত পাওয়া যাবে না, উকিল গুলো পীর সাহেবরা। এরপরে আরো বলে যে এই মামলায় উকিল নাই সেই মামলার তদবির নাই, আর যেই মামলার তদবির নাই সেই মামলায় মুক্তি নাই, জোরে বলে নাউজুবিল্লাহ। এখন আপনারাও চিন্তায় পড়ে গেলেন, অনেকে চিন্তায় পড়ে যায়, তাহলে তো ঠিকই কথা, জজের কাছে কথা বলতে উকিল লাগে। ও আমার ভাইয়েরা, মক্কার মুশরিকেরা যেরকম ভাবে আল্লাহকে পাওয়ার জন্য এই মূর্তিগুলোকে মাধ্যম বানিয়েছিল, ঠিক তেমনি ভাবে আমাদের দেশে একদল লোকেরা পীরদেরকে আল্লাহ এবং বান্দার মধ্যে মাধ্যম বানিয়েছে, ঠিক কিনা? এরাও বলে, এরা আল্লাহকে তুলনা করল একটা জজের সঙ্গে, কি চরম বেয়াদব। আল্লাহ হচ্ছেন সার্বভৌম ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক, তিনি নিজে নিজের এলেম দ্বারা বিচার করতে পারেন, কারো কাছে জবাবদেহি করতে বাধ্য না। দুনিয়ার জজেরা নিজের চোখেও যদি কাউকে দেখে খুন করছে, তারপরও বিচার করতে গেলে সাক্ষী লাগবে, ঠিক কিনা? সাক্ষী ছাড়া বিচার করতে পারবে? আল্লাহকে তুলনা করলো কার সঙ্গে? জজের সঙ্গে। ও আমার ভাইয়েরা, দুনিয়ার জজেরা বিচারের ক্ষেত্রে অন্তরের খবর কারো জানে না, সাক্ষী প্রমাণ দ্বারা যেটা হয়, এমনকি মিথ্যাও যদি সাক্ষী দিয়ে সাক্ষী দেয়, আর যে বেটা সত্য সেবাটা সাক্ষী হাজির করতে পারল না, তাহলে মিথ্যার পক্ষে রায় হবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের খবর পর্যন্ত জানেন, সুতরাং আল্লাহকে তুলনা করা যাবে না কোন জজের সঙ্গে। তিন নাম্বার বিষয় হল, এরা বলে উকিল, দুনিয়ার উকিলদেরকে নিয়োগ করা হয়েছে মামলা চালাবার জন্য, আর কেয়ামতের মাঠে সুপারিশ করার জন্য কাউকে উকিল নিয়োগ দেওয়া হয়েছে? এই পীর সাহেব যে ওকালতি করবে উনি নিজে যে মাপ পাবেন তার কোনো গ্যারান্টি আছে? আমার ভাইয়েরা, কোরআনুল করিম আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কে আছে যে ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি পাওয়া ব্যতীত রেখে? আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে কে আছে এমন আল্লাহর অনুমতি ছাড়া? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কিয়ামতে যাদেরকে অনুমতি দিবেন তারা সুপারিশ করবে, অনুমতি দিবেন যারা নাজাত পেয়ে যাবে হিসাব নিকাশের পরে মুক্তি হবে এদেরকে অনুমতি দিবেন। এখন এই যে পীর সাহেবরা ঠিকাদারি নিল, এরা যে হিসাব নিকাশ দিয়ে নাজাত পাবেন তার কোন গ্যারান্টি আছে? বলে ওলিয়ে কামেল পীরে মুকাম্মেল, মনে হয় আল্লাহর সাথে কোন কন্ট্রাক্ট আছে। ওলিয়ে কামেল কিনা এটা জানবেন একমাত্র কে? আমার কাছে বই আছে, আমি যে কথাগুলো প্রমাণ সহ পেশ করবো ইনশাআল্লাহ এটা ভূমিকা দিচ্ছি। এলে এক ধরনের শিরিক, আবার খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, গাউসুল আজম, কুতুব আক্তাব, এ সমস্ত জিনিসগুলো আছে। আর দুই নম্বরে আর একটা শিরিক আছে, রাষ্ট্রীয় শিরিক। কি শিরিক? এইটা আমাদের সমাজ আলোচনায় আসে না। কবর পূজার শিরিক অনেকেই জানে, পীর পূজার শিরিক অনেকে জানে, আর একটা যেটা রাষ্ট্রীয় শিরিক, এটা বড় শিরিক। যুগে যুগে নবীরা যখন লা ইলাহার দাওয়াত দিয়েছেন তখন কি প্রথম সংঘর্ষ কবর পূজারী মাজার পূজারী আর পীরদের সাথে হয়েছে নাকি ওই সময়কার শাসকদের সাথে হয়েছে? মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরাউনদের ধাক্কা লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নমরুদের সিংহাসনে ধাক্কা লাগলো। আমাদের নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, মক্কার কুফফাদের গায়ে ধাক্কা লাগতে শুরু করেছে, ঠিক কিনা? কারণ হচ্ছে এই, আল্লাহর নবী যখন ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ নিয়ে কোন গন্ডগোল নাই, লা ইলাহা নিয়ে গন্ডগোল, ঠিক কিনা? ইল্লাল্লাহ মানে আল্লাহ আছে, এটা মক্কার কুফাররা বিশ্বাস করত, শয়তানও বিশ্বাস করে, ঠিক কিনা? শয়তানের জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরে আবেদন করেছিল কার কাছে? কাজেই শয়তান আল্লাহ বিশ্বাস করে না, শয়তানেও আল্লাহ বিশ্বাস করে। আমি এ ব্যাপারে লম্বা আলোচনা করে যাচ্ছি না, মূল আলোচনার সামনে। তাহলে গন্ডগোলটা কোন জায়গায়? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য লা ইলাহা আমাদের সমাজে অনেকে কয় লা ইলাহা আসতে বড় পীরের তরিকা, এদের তরিকা আছে না অনেক, তরিকা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তরিকা মুসলমানদের কয়টা? আর পীরদের বইতে আছে, দেখাম পরিবার শুনব আমি যে কত তরিকা আছে, বইতে লেখছে কত তরিকা আছে, এই বইগুলো আমার সামনে আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের জন্য একটা তরিকা দিয়েছেন, সেই তরিকার নাম ইসলাম। তরিকার নাম কি? সেই মাজহাব, সেই ধর্ম, সেই দিন, সেই তরিকার নাম ইসলাম। আর এই ইসলাম যারা পালন করবে তাদের নাম কি? এছাড়া কোন তরিকার আছে? ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ তখনই গন্ডগোল লাগলো। খালি ইল্লাল্লাহ বললে গন্ডগোল লাগতো না, লা ইলাহা মানে আগে বর্জন করো। আবু লাহাব, আবু লাহাব জাহাররা বুঝতে পারলো এই লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া কারো কোনো আইন কানুন চলবে না, সমস্ত হুকুম চলবে কার? কোরআনুল করিমের সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলা আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, মুমিনদেরকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? না জনগণ? এবারে তো গন্ডগোল লাগলো। আমার দেশের সংবিধান 7-1 লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, ঠিক কিনা? লেখা আছে কিনা? লেখা আছে। এই জনগণরা সকল ক্ষমতার মালিক, ভোট দিয়া সেই ক্ষমতা দেয় এমপিদেরকে, এমপিরা গিয়ে সংসদে সমস্ত ক্ষমতার মালিক হইয়া তারপরে নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার মালিক বানায়, এরপর ওখানে বসে বসে আল্লাহর আইন বাতিল করে, ঠিক কিনা? তাহলে এখন লা ইলাহা বলে কাদেরকে বাতিল করা হচ্ছে? এই আল্লাহদেরকে। কাদেরকে? এরা আল্লাহ হয়ে গেছে, আল্লাহর আসনে যারা বসে, আল্লাহর কাজ আইন কানুন দেওয়া, এই আইন কানুন যারা আল্লাহটা বাতিল করে নিজের আইন দেয় তারা আল্লাহ হয়ে গেছে না? মানুষ মানুষের রব হয় এইরকম। ও আমার ভাইয়েরা, লা ইলাহা বলে সেজন্য প্রথম বলা হচ্ছে লা ইলাহা, কোন ইলাহা নাই, কোন সরকারের ক্ষমতা মানা যাবে না, হুকুম মানা যাবে না, কোন এমপি মন্ত্রী মানা যাবে না, লা ইলাহা কারো কোন হুকুম চলবে না, একমাত্র হুকুম চলবে কার? লা ইলাহার প্রথম ধাক্কা গিয়ে লাগে রাষ্ট্রে, যারা আল্লাহর কানুন বাতিল করে আল্লাহর সার্বভৌমত্বের পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করে। ও আমার ভাই, আল্লাহ তাআলা সেজন্য বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ওয়া তুইজ্জু মান তাশাউ, আর তুমি যাকে ইচ্ছা করো ইজ্জত দান করো, ওয়া তুযিল্লু মান তাশাউ, আর তুমি যাকে ইচ্ছা করো অপমান করো, সমস্ত ক্ষমতার মালিককে। যারা বিশ্বাস করে ক্ষমতার মালিক জনগণ, সেই জনগণ ভোট দিয়ে বানায় এমপিদেরকে, এমপিরা ক্ষমতার মালিক হইয়া এরপর ওখানে আল্লাহর আইন বাতিল করে এই সমস্ত যারা করে তাদেরকে লা ইলাহা ঠিক আছে? লা ইলাহা মানে সব বাতিল, আমরা কারো কোন ক্ষমতা মানি না, সমস্ত ক্ষমতার মালিককে, সব ক্ষমতা মানে। আবু জাহেল বুঝতে পারলো লা ইলাহার মানে হল আমাদের কোন মন গড়া ক্ষমতা চলবে না, আমাদের দেব দেবীর পূজা চলবে না, আমাদের আইন কানুন চলবে না, সব চলবে একমাত্র কার? লা ইলাহা মানে হল এটা। আমার ভাইয়েরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি আবার ওই আল্লাহর বা আইন যারা বাতিল করে বিকল্প আইন তৈরি তাদেরকে মানে ঠিক কিনা? আল্লাহর আইন কি মানে এরা? এই জন্য মুসলিমটা আগে ক্লিয়ার করেছি, মুসলিম বলে যাকে যে আল্লাহর আইন মানে, তাই ঠিক কিনা? এই দেখেন না, নারী নীতিমালা নিয়ে চলছে গন্ডগোল, নারীদেরকে যে অধিকার দেওয়া দরকার তা দিয়েছেন কে? আল্লাহ তা দেন নাই? ও আমার ভাইয়েরা, নারীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারীর থেকে সৃষ্টি করেছি। পুরুষ এবং নারীর কথা বলা আছে, এই পুরুষ এবং নারী ছাড়া আল্লাহর সিস্টেম হচ্ছে মানুষ তৈরি করবেন না। এখন এই নারীদেরকে পর্দার বিধান দিয়েছেন কে? এই যে বাতিগুলো জ্বলে দুইটা তার আছে কিনা, দুইটা তারের মধ্যে পর্দা লাগানো আছে কিনা? এই দুইটা তার ছাড়া বাতি জ্বলবে না, কিন্তু দুইটা তার যদি কেউ পর্দা একসাথ করে দেয়, পর্দা উঠিয়ে দেয়, তাহলে কি বাতি জ্বলবে না আগুন লাগবে? নিয়ম অনুযায়ী সিস্টেম অনুযায়ী লাগালে পরে তারপর বাতি জ্বলবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষদেরকে সৃষ্টি করেছেন, নারীদেরকে পর্দার হুকুম দিয়েছেন, আল্লাহ তাআলা বিয়ে করার পরে ব্যবহার করতে বলেছেন। এখন বিয়ে না করে যদি প্রিজিং করে বেপর্দায় চলে তাহলে কি সেই সমাজে ভালো মানুষ তৈরি হবে নাকি সমাজে আগুন লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনুল কারীমে পরিষ্কার করে বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে এবং আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ওরা যেন নিজের উপরে পর্দা ঝুলিয়ে দেয়। হুকুম দিয়েছেন কে? এরপরে বলছেন দালিকা আদনা আইয়ু রফনা ফালা ইউযাইনা, যদি মেয়ে লোকেরা পর্দা করে তাহলে তাদেরকে কেউ উত্তপ্ত করবে না, ইপটিজিং করবে না, ওদের চেহারায় অ্যাসিড মারবে না, ওর নজরে টান দিবে না। যদি কার হুকুম মানে? আমাদের এই মন্ত্রী সাহেবরা এমপি সাহেবরা আদালত থেকে হুকুম দিয়ে দিল পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না। কার হুকুম বাতিল করেছে? আল্লাহর হুকুম বাতিল করলে মুসলিম থাকে? ও আমার ভাইয়েরা, এবারে বলল পুরুষ যদি চারটা বিয়ে করতে পারে মেয়ে লোক কেন চারটা বিয়ে করতে পারবে না, বলে কিনা? ও আমার ভাইয়েরা, এই জন্য নারী নীতিমালা তৈরি করেছে, আমার কাছে নীতিমালা আছে, নারী নীতিমালা জাতীয় নারী উন্নয়ন নীতি 2011 পুরা কপি এখানে আছে। ও আমার ভাইয়েরা, নারীদেরকে পুরুষের সমান করবে, অধিকার এবং দায়িত্ব ভিন্ন জিনিস, অধিকার আল্লাহ নারীদেরকে পুরুষের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি দিয়েছেন। কর্মক্ষেত্র ভিন্ন, আল্লাহ তারা নারীদেরকে সৃষ্টি করেছেন, পুরুষদেরকে বললেন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করো, আর মেয়েদেরকে বসে বসে খাওয়াও। মেয়েরা যদি, মেয়েদের জীবনের তিনটা স্তর, প্রথম স্তর মেয়ে, বাবার হোটেলে খাও, দ্বিতীয় স্তর স্বামী, এই স্ত্রী স্বামীর হোটেলে খাও, তৃতীয় স্তরে বুড়ো হয়ে গেল মা, ছেলেদের দায়িত্ব তাদেরকে খাওয়ানো, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, কিন্তু সৃষ্টিগতভাবে একটু কাঠামো ভিন্ন আছে। বলদের, বলদের ঘাড়ে একটা কুঁজ উঠে, ঠিক কিনা? গাভীর মা ঘাড়ে কুঁজ আছে, মোরগের মাথায় একটা লম্বা লাল একটা বউল থাকে, মুরগির কত বড় হয় নাকি? মোরগের পিছনে দেখবেন ওই যে বড় বড় পর থাকে, মুরগির এরকম থাকে নাকি? উল্টা মোড়ানো পর। এরকম ভাবে বাঘের মোষ থাকে, আর বাঘের কি মোষ থাকে নাকি? এরকম ভাবে সিংহের কিশোর আছে, কিশোরী আছে, এই যে পশম, আর সিংহীর আছে নাকি? এটা আল্লাহ তারা পার্থক্য করেছেন, ঠিক মানুষের মধ্যেও পুরুষকে আল্লাহ তারা গাছের মধ্যে আছে। এরকম এক পদে খেজুর গাছে খালি ফুল হয়, আর আরেকটায় খালি খেজুর হয়, দুই রকম আছে কিনা? ঠিক এরকম মানুষের মধ্যেও একদল পুরুষ আর একদল নারী আল্লাহ তারা সৃষ্টিগত ভাবে পার্থক্য করে দিয়েছেন। পুরুষের গোপ আছে, দাড়ি আছে, মেয়ে লোকের গোপ আছে, দাড়ি আছে, আবার মেয়ে লোকের বুক আছে, পুরুষের বুক উঠে না। এমনি ভাবে মেয়ে লোকের সন্তান ধারণ করার জন্য ওদের একটা ভিন্ন জায়গা আছে, পুরুষকে আল্লাহ তারা সেটা দান করেন নাই, পার্থক্য করেছেন কিনা? এখন যারা সব জায়গায় সমান করতে চায়, তাদেরকে প্রথম বলতে হবে যে পুরুষের মতো মেয়ে লোকের গোফ গজাতে হবে, দাড়ি গজাতে হবে, এরপরে পুরুষের জন্য নিয়ম করতে হবে, একটা সন্তান ধারণ করবে পুরুষ, আর একটা ধারণ করবে কে, এরকম সমান করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর যে সিস্টেমকে পরিবর্তন করতে চাচ্ছে, একটা পুরুষ চারটে মেয়ের লোক বিয়ে করলো, চারটে সন্তান হইল, বাপ একজন হবে কিনা? আর একটা মেয়ের লোক চারটে পুরুষ বিয়ে করে একটা সন্তান হইল, বাপ কারে ডাকবে? এমনি ভাবে একটা পুরুষ যদি চারটে বিয়ে করে, চারটা নারীকে সে খুশি করতে পারবে, কিন্তু একটা মেয়ে লোক যদি চারটা পুরুষকে বিয়ে করে, তাহলে চারটা পুরুষকে সে খুশি করতে পারবে না। চারজনের চরিত্র চার রকম, স্বভাব চার রকম, চাহিদা চার রকম, পূরণ করা সম্ভব হবে? এজন্য আল্লাহর নিয়মটাকে বুঝতে হবে। কিন্তু আমার জাতি সে আল্লাহর হুকুমটা বদলাবার জন্য এই নারী দিতে পারে সমান করলো। সম্পত্তির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ম দিয়েছেন, এক্ষেত্রে নারীরা দেখেন, একটা লোকের, মনে করেন একটা লোকের একটা ছেলে একটা মেয়ে আছে, ওই লোক 3,00,000 টাকা রেখে মারা গেল, এখন এই 3,00,000 টাকার থেকে ছেলে পাবে কত? 2,00,000, মেয়ে পাবে কত? 1,00,000। মেয়েটার বিয়ে হয়ে গেল, 1,00,000 টাকা নিয়ে বিয়ে হয়ে গেল, আর ওই স্বামীর পক্ষ থেকে সে 50,000 টাকা মোহরানা পাইল, কত হয়ে গেল? 1,00,000। অপরদিকে ছেলেটা 2,00,000 টাকা পাইল, এরপরে তার বিয়ের সময় হয়ে গেছে, বিয়ে করে সে একটা মেয়ে বিয়ে করলো, মেয়েকে মোহরানা দিল 50,000 টাকা, কত আছে? 1,00,000। সমান হয়ে গেছে কিনা? এখন দেখেন পার্থক্যটা কি, মহিলাটা 1,50,000 টাকার মালিক হয়ে গেল, কিন্তু তার কোনো খরচ নাই, স্বামী তার খরচ দিবে। অপরদিকে ওই যে পুরুষটা 1,50,000 টাকার মালিক আছে, সে বিয়ে করার পরে স্ত্রীর খবর খরচ তাকে দিতে হবে, সন্তানের খবর খরচ তাকে যোগাতে হবে, ঠিক কিনা? এইরকম ভাবে যদি আমরা তুলনা করি, অনেক পার্থক্য আছে আল্লাহর আইন বুঝতে হবে। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করলে মূল আলোচনা থেকে দূরে সরে যাব। আমি বলছিলাম আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, পর্দার হুকুম দিয়েছেন কে? সম্পত্তি বণ্টন আইন দিয়েছেন কে? পরিষ্কার কোরআনের সূরা নিসার 4:11 বলা আছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিচ্ছেন, তোমাদের জন্য আইন দিচ্ছেন, ওসিয়াত করছেন, ফি আওলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ একজন পুরুষ দুজন নারীর সমান সম্পত্তি পাবে। আইন দিয়েছেন কে? যারা এই আল্লাহর আইনকে মানতে পারল না, পরিবর্তন করার জন্য চক্রান্ত করছে, তারা কি মুসলিম আছে না? শেষ হয়ে গেছে? ও আমার ভাইয়েরা, ইসলাম থেকে খারিজ হয়ে গেল, এরকম ভাবে আল্লাহ তাআলা জিনা ব্যভিচারকে হারাম করেছেন। আমাদের জাতির আইন হল যদি জিনা ব্যভিচারের লাইসেন্স থাকে তাহলে কি হালাল, এদের নাম যৌন কর্মী। কি নাম? যৌন কর্মী। এদের জন্য চিকিৎসাও সরকারি হাসপাতালে ফ্রি। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন লা তাকরাবু জিনা, জিনা ধারে কাছেও যেও না। এরা বলল জিনার যদি লাইসেন্স থাকে তাহলে বৈধ। আল্লাহ রাব্বুল আলামিন জিনা ব্যভিচারের জন্য শাস্তির বিধান রেখেছেন, অবিবাহিত যদি হয় আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী নি আর ব্যভিচারী যদি অবিবাহিত হয় 100 দররা মারো, আর যদি বিবাহিত হয় ওই বাদরগুলোকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। আইন দিয়েছেন কে? আজকের আমার দেশ পত্রিকা দেখবেন এক জুয়ারি জুয়া খেলা হেরে গিয়ে শেষ পর্যন্ত তার সঙ্গীদের কাছে নিজের বউটাকে সমর্থ করে দিয়েছে। তিনটা জুয়ারি মিলে তার স্ত্রীকে ধর্ষণ করেছে, সে মামলা করেছে। ইসলামী হুকুমত থাকলে কি হতো আজকে? এই জুয়ারিগুলো যেহেতু বিবাহিত এগুলোকে ধরে এনে জনসমক্ষে এনে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে এদের রক্ত মাংস হাড্ডি বাতাসে উড়িয়ে দাও। তুমি কিনা আজকে প্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখা যায় কোন মেয়েকে ধর্ষণ করা হয়েছে, কারো চেহারা অ্যাসিড মারা হয়েছে, কারো মা মা বাপ অথবা ভাইরা সঙ্গে থাকে, মাকে অথবা বাপকে অথবা ভাইকে বন্দি করে গাছের সঙ্গে বোন বেঁধে রেখে এরপরে বোনকে নিয়ে মেয়েকে নিয়ে ধর্ষণ করে, ঠিক কিনা? ও আমার ভাইরা, আল্লাহ তাআলা এর বিরুদ্ধে আইন দিয়েছেন কিনা? সে আইন আছে। এই আইন যদি বাস্তবায়ন করা হতো তাহলে এই আইন যারা দেখতো আর যারা শুনতো কেউ এখানে জেনা করার সাহস করত? আসুন, এরকম চোরের হুকুম কি? আল্লাহ তাআলা চোরের শাস্তি দিয়েছেন কোরআনে। কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যদি ওরা চুরি করে ওদের হাত কেটে ফেলো। আইন দিয়েছেন কে? এই আইন বাতিল করার অধিকার কারো আছে? আমার দেশে বাতিল করেছে কিনা? ওই যে বাতিল আল্লাহ গুলো, তারা আমাদের হক আল্লাহর আইন বাতিল করে নিজেরা আল্লাহর আসনে বসেছে, ঠিক কিনা? মানুষ কেমনে মানুষ আল্লাহ হয়ে যায়, ঠিক পাওয়া গেছে না? এখন এই লোকগুলো আল্লাহ হয়ে গেছে। মক্কার কুফফার রাজে মূর্তি পূজা করত, সেই মূর্তি কোন আইন জারি করত না, আল্লাহর হুকুম বাতিল করার কোন ক্ষমতা ওদের ছিল না। আর আমাদের জাতি যেই মূর্তিদের হুকুম পালন করে সেই মূর্তিরা পাথরের তৈরি না রক্ত মাংসের তৈরি, ঠিক কিনা? এই মূর্তি আল্লাহর হুকুম বাতিল করে, ঠিক কিনা? বিকল্প আইন তৈরি করছে। ও আমার ভাইয়েরা, আল্লাহ হুকুম দিলেন সুদ হালাল না হারাম? আমার জাতি বলল সুদের লাইসেন্স থাকলে হালাল। বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, যত ব্যাংক আছে সবগুলো সুদে চলে কিনা? সুদ আল্লাহ হারাম করলেন, সরকার কি করলো এটাকে হালাল করে? একটা ব্যাংকের লাইসেন্স দেওয়া মানে সুদের লাইসেন্স দেওয়া। এই সুদের কারবার যারা করে, যারা দেয়, যারা নেয়, সবগুলো হারাম কাজে জড়িত কিনা? আল্লাহর হারামকৃত বস্তুকে যারা হালাল করে তারা কি মুসলিম থাকবে? এরকম কয়টা দেখাবো আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করলেন, কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণয় করার লটারি এই সবগুলো শয়তানের কাজ। কার কাজ? ফাজতানিবুহু, তোমরা বর্জন করো। মদ আল্লাহ করলেন হারাম। আমার দেশের নিয়ম হলো মদের লাইসেন্স থাকলে সরকারি খাতায় হালাল, ঠিক কিনা? সরকারি মদের কারখানা আছে না? মদের কারখানা আছে, লাইসেন্স করা দোকান আছে। তার মানে হচ্ছে যদি সরকারের আইনে লাইসেন্স না করে কেউ মদ বিক্রি করে ওইটা হারাম সরকারি খাতা, ঠিক কিনা? আর লাইসেন্স থাকলে কি? ও আমার ভাইয়েরা, মদ হারাম করেছেন কে? আল্লাহর হারামকৃত মদের যারা লাইসেন্স দিয়ে বৈধতা দেয় তারা মুসলিম না কাফের? এরপরে মূর্তি ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু, আনসাব মানে হল মূর্তির বেদি স্থাপন করা। আমার দেশে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, স্কুল কলেজে মূর্তি, স্কুলের কচি কচি বাচ্চাদেরকে পূজার দিনে, পূজা বলেন না কোন পূজার দিনে, নগ্ন পায়ে হাঁটায়, এরপরে মূর্তির কাছে নিয়ে দাঁড়া করায়, নিরবতা পালন করায়, এরপরে ফুলের তোড়া দেওয়ায়। ও আমার ভাইয়েরা, এটা মূর্তি পূজা কিনা? এমনি ভাবে আগুনের সামনে গিয়ে শিখা চিরন্তন শিখা অনির্বাণের সামনে গিয়ে ফেরুট দেয়, এরকম ভাবে যারা করে তারা অগ্নি পূজা করে কিনা? তাহলে বোঝা গেল মক্কার কুফাররা তো মূর্তি পূজা করতো আল্লাহকে পাওয়ার জন্য, এরা তাও না, এরা ডাইরেক্ট মূর্তিকে পূজা করে, ঠিক কিনা? মাজারের পূজা তো আছেই, এইরকম শিরিক করা আছে মূর্তি পূজা। এরপরে আল্লাহ রব্বুল আলামিন সুদ হারাম করেছেন তা হালাল করলো, এরকম কত জায়গায় আমরা বলবো যে কোরআনের বিধানকে কত জায়গায় পরিবর্তন করেছে। ও আমার ভাইয়েরা, কোরআনের বিধানকে যদি কোনো ব্যক্তি পরিবর্তন করে, কোন একটা বিধান অমান্য করে, সে মুসলিম থাকবে? শয়তান অমান্য করেছিল কি? একটা হুকুম, কয়টা হুকুম? শয়তান আল্লাহ বিশ্বাস করে না? শয়তান আল্লাহ বিশ্বাস করে, জান্নাত আছে জাহান্নাম সব বিশ্বাস করে, এ ব্যাপারে তার ইমান পুরো আছে, কিন্তু গণ্ডগোলটা কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন আদমকেও হুকুম করেছিলেন আদম জান্নাতে থাকো, অকুলনা ইয়া আদম উস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, অকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, এবং জান্নাতের যেথা ইচ্ছা সেথায় যাও, যা মনে চায় তা খাও, কিন্তু খবরদার খবরদার, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই নির্দিষ্ট গাছের কাছেও যাইবা না, তাহলে জালিম হইবা। আদম আলাইহিস সালাম সেই ফল খেয়ে বসলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন আদম, আমি তোমাকে নিষেধ করা সত্ত্বেও কেন এই গাছের ফল খাইলা? আদম কোন যুক্তি পেশ করেছিলেন? কোন তর্ক করেছিলেন? সঙ্গে সঙ্গে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ও রব্বুল আলামিন আমি অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার প্রতি দয়া না করো, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তারা মাফ করে দিয়েছেন কিনা? আল্লাহ মাফ করলেন, পক্ষান্তরে ইবলিস অন্যায় করলো। আল্লাহ তারা হুকুম দিলেন আদমকে সেজদা করো, সেজদা করলো না, অন্যায় তো একরকমই হলো। আল্লাহ তারা ইবলিসকেও জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিস হো মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুকা, ও ইবলিস আমি যখন তোমাকে হুকুম করলাম আদমকে সেজদা করার জন্য কেন সেজদা করো নাই? ইবলিস যদি বলতো আমি অন্যায় করেছি, আল্লাহ মাফ করতেন কিনা? ইবলিস তা করে নাই, ইবলিস উল্টা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করল। ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে ভালো, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, মানে আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে, আগুন যদি নিচেও জ্বালায় উপরে উঠে, আর মাটি যদি উপরেও ছুঁড়ে মারে তারপরে নিচে চলে আসে, ঠিক কিনা? সুতরাং যুক্তির কথা হল আদমকে আমি সেজদা করবো এটা ঠিক না, বরং আদম আমাকে সেজদা করবে, এটা হল যুক্তির কথা, ঠিক কিনা? আল্লাহর হুকুম ঠিক হয় না, ভুল ধরল। ও আমার ভাইয়েরা, ইবলিস যেরকম ভাবে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করার কারণে কাফের হয়ে গেল, এখনো যারা আল্লাহর পর্দার হুকুমকে বাতিল করল, সম্পত্তি বণ্টন বাতিল করল, মূর্তি পূজার হুকুমকে আল্লাহর হুকুম বাতিল করল, চোরের হাত কাটা বিধানকে বাতিল করল, জেনা বিচারে বিচারকে বাতিল করল, মূর্তি যারা তৈরি করল, এরকম পদে পদে আল্লাহর হুকুমকে বাতিল করে যারা যুক্তি দিয়ে বাতিল করে, নিজেরা আইন তৈরি করে এগুলোকে হালাল করে, তারা মুসলিম না কাফের? এই হল রাষ্ট্রীয় শিরিক, এই শিরিক হল প্রধান শিরিক, ভিআইপি শিরিক। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ধর্মীয় শিরিক, একদল হচ্ছে শাসক আর একদল কি? যাজক। এই যাজকদের শিরিকটা আরো মারাত্মক। আমার ভাইয়েরা, এরা আল্লাহকে বিশ্বাস করে, এই প্রথম প্রকার যারা, এরা ডাইরেক্ট শিরিক, ভিআইপি শিরিক, এবং নবীরা যেখানে প্রথম দাওয়াত দিয়েছেন সেখানে তারা বিরোধিতা করে। দুই নাম্বার শিরিক হল আমাদের দেশে ধর্মীয় শিরিক, যারা পীর মুরিদির শিরিক আছে, পীর সাহেবদের বক্তব্য এক নম্বর হল যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। মুরিদ হওয়া কি? পীর কারা লেখছে বইতে, আমার কাছে বই আছে, এই বইয়ের নাম ভেদে মারেফাত, এর ২৪ নম্বর পৃষ্ঠা আছে, বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ তারা মাফ করতে চান না, পীর সাহেব আল্লাহর কাছে অনুনয় বিনয় করে ওই বান্দার জন্য দোয়া করেন, আল্লাহ তারা সেই দোয়া শুনে তারপরে মাফ করেন, যেটা বলে নাউজুবিল্লাহ। এবারে আসুন কোরআন কি বলে, বেদে মারেফাত ২৪ নম্বর, বেদে মারেফাত কিতাব, এটা এদেশের একজন বড় পীর যার লক্ষ লক্ষ মরিদে তার লেখা বই, সে মারা গেছে, তার নাতি পীর এখন চলছে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার করে বলেছেন, ইয়া কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপ করেছে, ওদেরকে জানিয়ে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যত পাপ করো অন্যায় করো আমার কাছে তওবা করলে আমি ক্ষমা করে দিব। আর পীর বললেন যে না বেশি গুনাহ করলে আল্লাহ মাফ করতে চায় না, পীর অনুনয় বিনয় করে বললে তারপর আল্লাহ মাফ করে, এটা কোরআনের মোতাবেক না কোরআনের বিরুদ্ধে চলে গেল। আমার ভাইয়েরা এরকম ভাবে পীরদের আকীদা হচ্ছে, পীর সাহেবরা আল্লাহর ওলি, তারা মুরিদের সব খবরগুলো জানেন, মুরিদের অন্তর ওদের কিতাবে লেখা আছে। আশ-শাইখু জাসুসু কলবিল মুরিদ, পীর হচ্ছে মুরিদের অন্তরের গোয়েন্দা। ইয়াদখুলু ওয়া ইখরুজু, পীর সাহেব মুরিদের অন্তরে ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়। ওয়ালা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদু, কিন্তু মুরিদের টেরও পায় না জোরে বলে নাউযুবিল্লাহ। আমাদের দেশে এমনে নবীরা গায়েব জানে কিনা তা নিয়ে আবার দুইটা গ্রুপ আছে, এক গ্রুপ বলে নবীরা গায়েব জানে, আরেক গ্রুপ গায়েব জানে না, কিন্তু ওলিরা যে গায়েব জানে এই ব্যাপারে সবাই একমত, এদের মধ্যে কোন গন্ডগোল নাই। অলিরা চোখ বন্ধ করে সব দেখে, অলিরা দেখে কে বেইমান হয়ে মরতেছে, লোটা ফিকে মারে, এর কাহিনী আছে, এরকম অনেক কাহিনী আছে। এরকম ভাবে আমাদের সমাজে এই কাহিনীগুলো দিয়ে ওয়াজ করা হয়। হাসান বসরি রাবেয়া বসরি একবার পলাপলি খেলাচ্ছিল, হাসান বসরি রাবেয়া বসরিকে কোথাও খুঁজে পায় না, শেষ পর্যন্ত যখন পরে দেখা হলো তখন জিজ্ঞেস করলো যে রাবেয়া বসরি তোমাকে আমি খুঁজে পাইলাম না, আসমানে নাই জমিনে নাই, কোথায় গেলা? তুমি পাইবা কেমনে, আমি তো আল্লাহর আরশের পায়ার তলিকে পালিয়েছিলাম। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, হাদিস পড়বেন, প্রত্যেকটা আসমানে জিব্রাইলকে জিজ্ঞেস করলো কে তুমি, বলে জিব্রাইল তোমার সঙ্গে কে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে ডাকা হয়েছে, হ্যাঁ ডাকা হয়েছে, এরপরে দরজা খোলা হলো, তারপরে গেলেন। প্রত্যেকটা আসমানে আল্লাহর নবীর জন্য প্রত্যেকটা আসমানের দরজা খোলার পরে তিনি গেলেন। আর পীর সাহেবরা লাভ দিয়ে আল্লাহর আরশে চলে যায়, একটা দরজা খোলা দরকার না, ঠিক কিনা? এই যে অবস্থাগুলো আছে, এই পীরদের অনেক তরিকা আছে, অনেক তরিকা। কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনদের তরিকা কয়টা, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হচ্ছে আমার রাস্তা, যা একেবারে সরল, সঠিক, সোজা, আল্লাহ পর্যন্ত পৌঁছেবে রাস্তা কয়টা, তোমরা এই একটা রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তোমরা অনেকগুলো রাস্তার অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে ওরা আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবে। আল্লাহর রাস্তা কয়টা, এবারে আসুন পীর সাহেবদের তরিকা কয়টা। এইখানে অনেকগুলো বই আছে, প্রত্যেকটা বইয়ের শুরুতে লেখা আছে, আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখিবেন দোজখের আযাবের পথ বন্ধ করিয়া বেহেশতে যাইবার জন্য কিতাবে 126 তরিকা বয়ান করিয়াছেন, তার মধ্যে চিশতিয়া সাবিরিয়া তরিকা একেবারে শর্টকাট। আল্লাহর কোরআনে আছে তরিকা মুসলমানদের কয়টা, আল্লাহর নবী আয়াতে তাফসীর করতে গিয়ে হাদিসে আসছে, হাদিসটা মেশকাতে আছে, বাউল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, মেশকাতের 30 নম্বর পৃষ্ঠায় 2.5 নম্বর লাইনে সুন্দর করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বয়ান করছেন। ওয়ান আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাত্তালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বাত্তান মুস্তাকিমা। আব্দুল্লাহ বিন মাসউদ বয়ান করেন আল্লাহর নবী একটা সোজা দাগ দিলেন, সুম্মা ক্বাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া খুতুতান আন শিমালিহি, এরপরে ডান দিকে অনেকগুলো দাগ দিলেন আর বাম দিকে অনেকগুলো দাগ দিলেন, এরপরে মাঝখানে দাগে হাত রেখে বললেন হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, ওয়াহাদিহি সুবুলুন, আর এই যে ডানে বামে অনেক রাস্তা, এই অনেকগুলো রাস্তা আছে, সুবুলু শায়াতিন, এগুলো শয়তানের রাস্তা, কার রাস্তা, আল্লাহর হাবিব স্পষ্ট করে দিলেন আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতানুন, এই যে ডানে বামের অনেকগুলো রাস্তা, এর প্রত্যেকটা রাস্তা এক একটা শয়তান বসে আছে, কি বসে আছে, যখনই কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় সিরাতে মুস্তাকিমে চলতে চায় তখন শয়তান কয় এই রাস্তায় আসো, ওই রাস্তায় আসো, এই তরিকে আসো, ওই তরিকে আসো, এইভাবে আল্লাহর রাস্তা দূরের থেকে দূরে সরাই যায়, ঠিক কিনা? সরল রেখা কয়টা হয় আর বক্ররেখা কয়টা হয়? অঙ্ক যদি একটা অঙ্ক 100 জন ছাত্রকে দেওয়া হয়, 100 জনে একটা অঙ্ক করলে সঠিক ফল কয়টা হবে? একটাই হবে। আর ভুল যদি হয় 100 হতে পারে, ঠিক কিনা? ঠিক এরকম ভাবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে রাস্তা ঘোষণা করেছেন সে রাস্তা কয়টা? আর পীর সাহেবদের রাস্তা কয়টা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কোরআনে স্পষ্ট বলা, হাদিসে স্পষ্ট বলা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈন মিল্লাতান, নিশ্চয় বনি ইসরাঈল 72 ফেরকায় বিভক্ত হয়েছে, আর আমার উম্মত হচ্ছে 73টা ফেরকায় বিভক্ত হবে, কুল্লুহুম ফিদ্দার, এই সব ফেরকাগুলো জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটা দল জান্নাতি হবে, কয়টা দল? কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেই একটি মাত্র দল যে নাজাত পাবে, জান্নাতি যাবে, সেই একটি দলের পরিচয় কি? কালা মা আনা আলাইহি ওয়া সাহাবি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হলো আমি এবং আমার সাহাবীরা যেই তরিকার উপরে আছি, এই তরিকাটা হলো নাজাত পাওয়ার তরিকা, এছাড়া সব জাহান্নামের তরিকা। আল্লাহর রাসূল পরিষ্কার করে দিলেন যে আমি এবং আমার সাহাবীরা যেই তরিকায় আছি, সেই তরিকার মধ্যে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সাবেরিয়া, এগুলো কোনটা আছে? এই লোকগুলোর জন্ম হয়েছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দেখায় এটা আল্লাহর রাস্তা আর বাকিগুলো শয়তানের রাস্তা, সেই সময় কি এই যে চিশতিয়া, কাদেরিয়া, যাদের নামে এই লোকগুলোর জন্ম হয়েছিল, এই লোকগুলোর জন্ম হয় নাই। আব্দুল কাদের জিলানির জন্ম কবে? 470 হিজরিতে, আর বাকিগুলো আরো পরে 700, 750, 800 হিজরির পরে জন্ম এই লোকগুলোর, এদের নামে তরিকা তৈরি করা হয়েছে। ও আমার ভাইয়েরা, এরপরে তরিকার প্রত্যেকটা আলাদা আলাদা বায়াত আছে, সবক আছে, পীর সাহেবদের আকীদা, জিকির করতে বসলে পীরের মোরাকাবা করতে হবে, কি করতে হবে? পীরের ছবি অন্তরে বসাইতে হইবে। এই বইতে আছে, এখন যদি কারেন্ট নাই দেখা যাচ্ছে না ভালো করে, বইগুলোতে প্রত্যেকটা বইতে লেখা আছে, এগুলো কেমনে দিল মোতাওয়াজ্জু করবে, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জু, আমার কলব আমার পীর সাহেবকে কলবের দিকে মোতাওয়াজ্জু, সেই পীরেরটা তার পীরের দিকে, এরকম তরিকার সবার দিকে মোতাওয়াজ্জু হতে হবে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে বলেছেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারা মোতাওয়াজ্জু করলাম কার দিকে? ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি ওই সত্তার দিকে আমার চেহারা মতো আজ্জু করলাম, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, হানিফান, একেবারে হানিফ, সব বাতিলকে বর্জন করে শুধুমাত্র এক আল্লাহর দিকে মতওয়াজ্জু হলাম। এরপরে আবার বলছেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমার সাথে আমি আল্লাহর দিকে মতওয়াজ্জু হলাম, এর মধ্যে অন্য কোন পীরকে শরীক করি নাই, কোন খাজা বাবা নাই, কোন গাদা বাবা নাই, কোন ল্যাংটা বাবা নাই, সব কিছুর থেকে মুক্ত হয়ে একমাত্র মতওয়াজ্জু হলাম কার দিকে? এই জন্য নামাজদারি বলতে হয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, গোলামি করি কার? ইয়াকা নাবুদ সরাসরি ডাইরেক্ট বলা হচ্ছে না ভাইয়ের মাধ্যম আছে? ডাইরেক্ট নামাজের মধ্যে বললেন ডাইরেক্ট, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, সাহায্য তো কার কাছে? কোন ভাইয়ের মাধ্যম আছে? হজ করতে গেলেও তো একই অবস্থা, হাজিরা যখন এহরাম পরে যখন নিয়াত করলো, নিয়াতের পরে একটা তালবিয়া করতে হয়, তালবিয়াটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির বান্দা, আমি বলে আমি হাজির, আল্লাহ তোর হাজিরা শুনব না, আগে পরিচয় দে, তোর মনের মধ্যে কোন পীর আছে কিনা, কোন খাজা বাবা আছে কিনা, কোন শরিক আছে কিনা। এবারে হাজির সাহেব কাছে, না না, লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক, না আমার মনের মধ্যে কোন শরিক নাই, কোন খাজা বাবা নাই, গাজা বাবা নাই, পীর বাবা নাই, লা শারীকা লাকা, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলকা, যত হাম যত প্রশংসা যত নিয়ামত সব কিছু তোমার, সব কার না পিরে দেয়, পিরে দিয়ে দেয়, কেউ ফেরে না, খালি হাতে খাজা বাবার দরবার হতে আবার কি সুন্দর গান লাগায়, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন খালি হয়ে, রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেলেন খালি হয়ে, রসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে, জোরে বলে নাউজুবিল্লাহ। আরে আজমিরে সুন্দর করে উর্দুতে লেখা আছে, কি সুন্দর করে লেখা, ওইখানে লেখা আছে, ইয়াসমান হায় তেরা ये जमीन है तेरी मकसूद मेरा कर दे पूरा आए खाजा अजमेरी। जरे बोले नाउज बिल्ला। मक्कर कुफर्रा विश्वास करतो आसमान जमीन मालिक के, और ओखाने लेखा आछे आसमान है तेरा ये जमीन है तेरी, ओ खाजा बाबा तुम आसमान मालिक जमीन मालिक जा मने चाय तई करते पारो, आमार दिलेर समस्त मकसूद गुलो पूरण करे दाओ तुम्हें हे बाबा अजमेरी। जरे बोले नाउज बिल्ला। मक्कर कुफर्रदेर चेये जघन्य आकीदा, এজন্য হজ করতে গেল বলতে হয় লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, না আমার মনের মধ্যে কোন শরীক নাই, কোন খাজা বাবা নাই, গাজা বাবা নাই, ল্যাংটা বাবা নাই, সব কিছু বর্জন করে একমাত্র আমি আল্লাহকে ডাকবো। কাকে ডাকবো? আল্লাহকে ডাকতে হবে ডাইরেক্ট, কোন ভাইয়া মাধ্যম ছাড়া, ঠিক কিনা? এমনি ওলামা একরামদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে কোরআন হাদিসকে জানার জন্য, কোরআন সুন্নাকে জানার জন্য, কিন্তু আমরা জিকির করতে গেলে তোরে বায়াত নিতে গেলে বায়াত নাই, এখানে বায়াতের শব্দগুলো লেখা আছে, কি সুন্দর বায়াত শব্দগুলো লেখা আছে, আর বায়াত কে মাইনে উপর হাত ফকির অমুককে, ফকির নিজের নামটা ফকির টুকি লাগাইছে, এই ফকির হাকিরের নাম টাম বলে এরপরে লেখছে চিস্তিয়া তারিকা চিস্তিয়া সাবেরিয়া কাদরিয়া তরিকাকে নিয়ামত তুমি যেন নসিব কর, এই আমাকে নসিব করো এই তরিকার নিয়ামত গুলোকে, এইভাবে এই সমস্ত বইতে লেখা আছে। এগুলো দেশের অনেক বড় বড় পীরদের বই, ছোটখাটো কোন পীরদের নিয়ে আলোচনা করছি না, এই পীরদের আকিদা হচ্ছে এরা আল্লাহর হুকুমকে পর্যন্ত পরিবর্তন করতে পারে। এর কাহিনী আছে, এই বইয়ের মধ্যে আছে, একজন লোক দেখছে যে একটা লোক একটা লাশ নিয়ে কাঁদছে, বলছে ব্যাপার কি, কেন কেন কাঁদছো? কয়েছে আমার একটা নাত ছেলে ছিল, আল্লাহ তাকে নিয়ে গেল, এরপরে ছেলে নাতিটা যে কোন রকম একটা গাভী পালন করে আমাকে খাওয়াইতো তাকেও নিয়ে গেল, আমি সেজন্য কাঁদছি। বুজুর্গ সাহেব কুতুব সাহেব জিজ্ঞেস করলেন এই ঘটনা কি সত্য? বুজুর্গ বলিলেন, বৃদ্ধা বলিলেন, হ্যাঁ সত্য হলে কোনো মিথ্যা নাই, এটা ভেদে মারিফাতের 15 নম্বর পৃষ্ঠা থেকে পড়তেছি, কোনো সন্দেহ নেই। তখন বুজুর্গ সাহেব জিজ্ঞেস করলেন, বললেন হে ছেলে, মুর্দাকে বললেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও, আমার হুকুমে দাঁড়িয়ে যাও। ছেলে জীবিত হয়ে দাঁড়িয়ে গেল, এরপরে দাদু কোলে নিয়ে ধরে বলো তুমি তো মরে গেছিলা কেমনে জীবিত হইলা? ছেলে বলল আমাকে এই বুজুর্গ সাহেব জিন্দা করিয়াছেন। এই খবর খাঁটি মুসলমান বাদশাহ দরবারে পৌঁছানো হলো, মুসলমান বাদশাহ বুজুর্গ সাহেবকে ডাকলেন, ডেকে বললেন হুজুর আপনি কি বলে বুজুর্গের নাতিকে জীবিত করিলেন? তখন কুতুব সাহেব বলিলেন আমি বলেছি হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। বাদশাহ বলেন আফসোস, আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। তখন কুতুব সাহেব বলিলেন, উত্তর করিলেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, তার আন্দাজ নাই, এই লোকটার একটা মাত্র পুত্র সন্তান ছিল তাও নিয়ে গেল, বাকি ছিল এই নাতিটি যে গাভী পালন করিয়া কোন রূপে জিন্দেগী গুজরান করিত এখন এটাও নিয়ে গেল, তাই আমি মাবুদের দরবার থেকে জোর পূর্বক রুহু ছিনিয়া নিয়ে আসিয়াছি। আল্লাহর সিদ্ধান্ত কোন পরিবর্তন করে দিতে পারে। আমার ভাইয়েরা এখানে কয়েকটা শিরিক একটা ধরে না, এক তো বুজুর্গ জিন্দা করলো, এরপরে যে বিষয়টা এখানে আসছে তা হচ্ছে এই মাবুদের আন্দাজ নাই। আল্লাহ কোরআনে বলছেন অকুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি সব জিনিসগুলোকে পরিমিতভাবে সৃষ্টি করি, আমার কাজ সবগুলো আন্দাজ মতো পরিমাণ মতো। আর এখানে প্রশ্ন করলো মাবুদের আন্দাজ নাই, কোরআনে পরিষ্কার বলা আছে লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওহুম ইউসআলুন, আল্লাহ তাআলা যা করেন তাতে প্রশ্ন করার অধিকার কারো নাই, আর বান্দাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন। আর এখানে আল্লাহর উপরে প্রশ্ন করলো, আল্লাহর আন্দাজ নাই, জোরে নাউজুবিল্লাহ। এটা আবার টিকেও লাগাইছে, এই ধরনের কথা আমাদের মতো সাধারণ লোকদের জন্য বলা না জায়েজ, তবে একেবারে ভারসাম্য হারাইয়া অচেতন হইয়া আল্লাহর ওলিরা বললে সেটা জায়েজ হয়ে গেছে, টিকা লাগাইছে। আগে বললো আল্লাহর ওলি কুতুব সাহেব, এখন আবার প্রশ্ন সম্মুখীন হওয়ার পরে পাগল বানাই থাকছে একেবারে ওলিরে, এই বললো কুতুব এখন বললো পাগল, টিকা লাগাইছে দুই নম্বর তিন নম্বর টিকা। এই বই কোনো সাধারণ লোকের চরমায় পেয়ে লেখা বই, কাজে মনে রাখতে হবে এই কাহিনী। যদি কেউ থাকেন আমাদের সঙ্গে শত্রুতা করার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হল স্পষ্ট করে দেওয়া বিধানগুলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহর হুকুমতের মধ্যে আল্লাহর ক্ষমতার মধ্যে কারো হস্তক্ষেপ করার অধিকার নাই। আর এখানে আল্লাহর সাথে একেবারে সিনিমিনি খেলছে, আল্লাহর আন্দাজ নাই, আল্লাহ তাকে রুহ সিনাই নিয়ে আসে, কি অবস্থাটা আমার ভাইরা? এরকম এই জন্য আমি বলেছিলাম এবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? এক নম্বরে শিরিক মুক্ত, এক নম্বর কি হওয়া? শিরিক মুক্ত হওয়া। এই পীরদের আকিদা কি? পীরদের অনেকের আকিদা আছে, সবগুলো এক রকম নাম্বার, এদের মধ্যে বিভিন্ন কেলাস আছে। কোন কোন পীরদের আকিদা হচ্ছে এই যে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে এবাদত লাগে না, নামাজ রোজা লাগে না, এই জন্য অনেক পীর হজ করে নাই, অনেকের নামাজ নাই, রোজা নাই, শরিয়ত নাই। এদের মধ্যে কেউ আছে এরকম বিসমিল্লার পরিবর্তে বলে বীজমে আল্লাহ, বীজমে পীরের বীজ খাইতে হইবে, এই জন্য নারী পুরুষ একসাথে জিকির করে, এরপর বাতি নিভাই দেয়, এরপরে আটা ছিটিয়ে দেয়, ওই আটা দিয়ে তারপরে রুটি বানাইয়ে খায়, বীজমে আল্লাহ। এরপরে বাউল আছে একদল, বাউল আপনারা ওই যে মমতাদের গোষ্ঠী যেগুলো, এই বাউলদের আকিতে আরো মারাত্মক, এরা পঞ্চরস খায়। কি খায়? পঞ্চরস। অমাবস্যার রাতে সিদ্ধি অর্জন করার জন্য, আত্মশুদ্ধি অর্জন করার জন্য পঞ্চরস খেতে হয়। পঞ্চরস কি কি? এগুলো পায়খানা, পেশাব, মেয়ে লোকের হাইজ, নেফাস আর বীর্য, এই সবগুলো মিলাইয়া তারপরে যে হালুয়া হয় এটার নাম কি? পঞ্চরস। এটা চার চন্দ্র ভোজন, এটা না খাইলে সিদ্ধি অর্জন হয় না, শয়তানও দূরে বসে আছে, ঠিক কিনা? এরপরে পীরের জন্মদিনে গোসল করাইয়া নওরোজ অনুষ্ঠান ওই পানি পান করে, ঠিক কিনা? আমার ভাইয়েরা এরকম হাজার তরিকা আছে, হাজার বেদাত আছে, রসুমাত আছে। এইভাবে এরপরে কোরআনুল করিমকে যে কোরআন আল্লাহ নাজিল করেছিলেন, যা বললাম এতক্ষণ যে মানুষের একটা সংবিধান, সেই কোরআনটাকে নিয়ে গেছে তাবিজ দেখার জন্য, ঠিক কিনা? তাবিজ দেখার জন্য আর মুর্দার খাওয়ার জন্য। মানুষ মরলে পরে তিন দিন পরে খতম, চল্লিশ আর খতম, মৃত্যু বার্ষিক খতম আছে কিনা? আমি বলি একটা নাপিত খুশি হয় যখন শোনে তার এলাকায় একটা নতুন শিশু জন্ম হয়েছে, খুশি হয় না বেজার হয়? কারণ নতুন মাথা কামাইলে দশ টাকা বেশি পাওয়া যাবে, ঠিক কিনা? আর মোল্লা খুশি কোন সময় জানেন? যখন শোনে এলাকায় একটা লোক মরে গেছে, কারণ কি? এই তো খতম আসবে, খাওয়ান পাওয়া যাবে, তারপর তিন দিনা খতম, চল্লিশা খতম, ঠিক কিনা? আমার ভাইয়েরা আল্লাহর নবীর জীবদ্দশায় তার মেয়ে ফাতেমা ছাড়া সব সন্তানগুলো মারা গেল, ছেলেগুলো মরলো, মেয়েগুলো মরলো, আল্লাহর নবী নিজের কোন সন্তানের জন্য তিন দিনে খতম দিয়েছিল, চল্লিশা করেছিল, খতম করাইছিল পয়সা দিয়া? আমার ভাইয়েরা তাফসিরে মারফুল কোরআন খুলে দেখো, এই তাফসিরটা বাংলাদেশের ফাউন্ডেশন থেকে চেপেছে, এরপরে মদিনার থেকে আবার সংক্ষিপ্ত করে এক খণ্ডে তৈরি করেছে, ওইটার ৩৫ পৃষ্ঠায় দেখবেন সূরা বাকারার ৪১ নম্বর তাফসিরে লেখা আছে, মৃত্যু ব্যক্তির ঈসা আলাইহিস সালামের জন্য, মৃত্যু ব্যক্তির ঈসা আলাইহিস সালামের জন্য পারিশ্রমিকের বিনিময়ে খতনে কোরআন দেওয়া অজিফা, পয়সার বিনিময়ে কোরআন খতম পড়ানো, দোয়া পড়ানো, অজিফা পড়ানো সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? যে পড়েছে সেই কোন সওয়াব পায় নাই, তাহলে যার জন্য পড়লে সে কোথায় সওয়াব পৌঁছাইবে? আমার ভাইয়েরা এইভাবে ফতোয়ার কিতাবগুলো তো লেখা আছে মৃত্যু ব্যক্তির জন্য। এই যে আমাদের দেশে কোরআন খতম পড়ানো হয়, এরকম খতমে তাসবিহ, খতমে তাহলিল পড়ানো হয়, হুজুরকে দিয়ে দোয়া করে পয়সা দেওয়া হয়, এগুলো জায়েজ না হারাম? হয় যে আমরা হাদিয়া দেই, হাদিয়া দিলে সেগুলো তোমরা এমনি দাও দেখি কে কে দাও, হুজুরের বাসায় মুরগি এমনি কিনে দিয়ে আসো, কেউ দেয় নাকি? বরং খতম পড়ায় তারপরে দেয়, ঠিক কিনা? আমার ঘরে তাবিজ লেখে, তাবিজ লেখা, কয় যে কোরআন দিয়ে লেখি আমরা, তো কোরআন এত যে ৭৮৬ লেখে, সুরা বাকারার নকশা আছে, সুরার নকশা আছে, নকশা দেখেন নাই? ওই যে ঘর করে করে তার মধ্যে অনেকগুলো নম্বর বসাইছে, এগুলো কোন কোরআন? এরপরে দেখবেন তাবিজের বইতে সুরা উল্টে লেখা আছে, পাল্টে লেখা আছে, বিভিন্ন রকমের ঘুরে ফিরে লেখা আছে, শয়তানের নাম আছে, ফেরাউনের নাম আছে, হামানের নাম আছে, ইবলিসের নাম আছে, লেখা আছে ইয়া আজরাইল আল মাদত, ইয়া জিব্রাইল আল মাদত। যতগুলো তাবিজের কিতাব সব কিতাবগুলো খুলে দেখবেন এই সমস্ত কিছু লেখা আছে। কাজে এক তো হচ্ছে ধোকা দেয়, কয়েক আমরা কোরআন দিয়ে তাবিজ দেখি, কোরআন কি এই নকশার নাম কোরআন না কোরআন আয়াত আছে? তারপরে কোরআন দিয়ে আল্লাহ নবী তাবিজ লিখেছিলেন, আল্লাহর নবী নিজে লেখতেই জানতে না, তাবিজ লেখার প্রশ্নই আসে না। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, হাদিসে বলা আছে, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহি, যেই ব্যক্তি গলায় তাবিজ ঝুলায়, আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ফাকাদ আশরাকা বিল্লাহি, সে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো। কি করলো? আমার দেশের মানুষরা বুঝায় কি, এখন এই হাদিসগুলো পড়ায় তারাও, যারা তাবিজ দেখে তারাও পড়ায়, তো ভুল করে কেমনে? এরা বুঝায় যে দেখো এই যে শিরিক বলা হয়েছে, এটা আমরা যে তাবিজ দেখে, এই তাবিজ না, এটা হলো ওই জাহিলি যুগে কুফুরি কালাম দিলে একটা, ওইটা আমরা যারা লেখি এটা কোরআন হাদিস দিয়ে লেখি, এটা জায়গা যাচ্ছে। একটা গ্লাস পরাই দিল, ওই আপনি যদি চোখে চশমা লাগান লাল চশমা, দুনিয়া লাল দেখবেন কিনা? লাল দেখবে কিনা? ঠিক এরকম ভাবে আমার দেশের লোকেরাও কিন্তু কোরআন হাদিস পড়ে পড়ায়, অনেক বড় বড় আলেম আছে, তাহলে তারা কেন এগুলো বুঝে না? তারা বুঝে না এই জন্য যে তারা আগের থেকে চশমা লাগাই রাখছে, যে আমাদের এটা এই যুগের তাবিজ না, এটা হলো জাহিলি যুগের ভিন্ন তাবিজ, এক কথায় সব শেষ হয়ে গেল। এইরকম ভাবে তাবিজ দেখার জন্য আবার দেখুন অনেক অনেক রকম কাহিনী আছে, কয় যে কালো মুরগির তাজা রক্ত লাগবে। কি লাগবে? এটা কেন বলে জানেন? কালো মুরগি এই জন্য যাতে ফার্মের মুরগি কেউ না নিয়ে আসে, আর তাজা রক্ত কি জন্য? তাজা রক্ত এই জন্য যাতে করে জবাই করে বাড়ির থেকে খালি রক্ত না নিয়ে আসে, কোনো শর্ত না, গরম রক্ত লাগবে, যাতে হুজুরের বাড়ি এসে জবাই করে, আর হুজুরের বাড়ি এসে জবাই করলে কেউ মুরগি ফেরত দেবে নাকি? হুজুর একটা ফ্রি মুরগি পেয়ে গেল, এরপরে বাকি টাকা পয়সা পাইলে বাজার করার জন্য, এই সব ধান্দা করার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহর নবী তাবিজ দেখতেন? সাহাবায়ে কিরাম তাবিজ দেখতেন? এই জন্য মনে রাখতে হবে, জিকির করব কার তরিকায়? রসুলের তরিকায়। কার তরিকায়? রাসুলের তরিকায়। নামাজ পড়ব কার তরিকায়? হজ করব কার তরিকায়? জিকির করব কার তরিকায়? এখন রসুলের তরিকা বাদ দিয়ে জিকির গেল চিশতিয়া, সাবেরিয়া, নকশবন্দিয়া, কেউ লাইলা আসতে বলো ইল্লাল্লাহ জোরে বলো, কেউ লাইলা বাদ দিয়ে ইল্লাল্লাহ জিকির করো, এই সমস্ত আসনা কতগুলো? আমার ভাইরা, আমাদের মনে রাখতে হবে আমরা হুকুম মানবো আল্লাহর, তরিকা মানবো কার? আল্লাহ রসুলের তরিকা। সার্কল তরিকা আছে, এই জন্য মুসলিমদের আজকে এই দুরবস্থা। আমি সেজন্য শুরুতে বলেছিলাম, এই বেদাত যারা করে তারা আবার মানুষকে বুঝায়, কয় যে নবীর যুগে এই মিলাদ ছিল না, দূরত্ব ছিল, এখন পাল্টাইছে তরিকা। আল্লাহ নবীর যুগে মাইক ছিল না, এখন মাইক আছে। নবীর যুগে মোবাইল ছিল না, এখন মোবাইল আছে। নবীর যুগে প্লেন ছিল না, এখন প্লেনে হজ করতে যাই। কাজী এগুলো বেদাতে হাসানা। এগুলো কি বেদাতে হাসানা? আমার ভাইয়েরা, আমি বলি এইগুলো যদি বেদাত হয় তাহলে তুমিও বেদাত, আমিও বেদাত, তোমার মা বাপ বেদাত, আমার মা বাপ বেদাত, কারণ নবীর যুগে আমরা কেউ ছিলাম না, ঠিক কিনা? বেদাত এগুলোর নাম না। বেদাত হচ্ছে ইসলামের মধ্যে সবের উদ্দেশ্যে নতুন করে যদি কোনো কিছু তৈরি করা হয় তার নাম কি? আল্লাহ নবীর যুগে মিলাদ ছিল না, এখন মিলাদ তৈরি করলো। কোরআনে মিলাদ আছে, কি সুন্দর বুঝায়। কোরআনে আছে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা আল্লাহ নবীর প্রতি সালাত করেন। হে ইমানদারগণ, তোমরাও নবীর প্রতি সালাত এবং সালাম করো। আয়াতে আছে না? এখানে মিলাদ কোথায় আসলো? সালাত আল্লাহ নবীর প্রতি কেমনে পড়তে হবে, সাহাবা কেরাম তা শিখেন না আল্লাহ রাসূল থেকে? নামাজে আমরা পড়ি কিনা? নামাজে দুরূদ শরীফ পড়ি, দাঁড়াই না বৈশা, সুরে সুর মিলাইয়া, তারে তাল মিলাইয়া, না একা একা? বোঝা গেল এইটার নাম দুরূদ পড়া। আপনি একা একা চলতে ফেরতে হাঁটতে বসতে দুরূদ পড়েন, কোন অসুবিধা আছে? কিন্তু যদি এটাকে ইয়া নবী সালাম আলাইকা নিয়ে গেল, এটা আল্লাহ নবীর সাহাবীরা করেন না, এটা বেদাত। এটার নাম কি? ও আমার ভাইয়েরা, এখন তো ইয়া নবী সালাম আলাইকা থেকে আবার বালাগাল লোক আছে, একটা বালাগাল উলা বেকামালি পড়ে না? এই বালাগাল উলা কোন দুরূদ শরীফ? এটা শেখ সাদির কবিতা। কার কবিতা? এটার জন্য আবার কাহিনী বানাইছে, কয় যে শেখ সাদি বালাগাল ওলা বেকা মালিহি কাশাবাদ দুদা পর্যন্ত লেখলো, আর লেখতে পারে না, রাতের বেলায় ঘুমাইল, স্বপ্নে দেখে আল্লাহর নবী এসে বলতেছেন, শেখ সাদি অনেক বই লেখলা, আমার জন্য কি করেছ? তখন নাকি শেখ সাদি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য কিছু কবিতা লিখেছি, বলো। তখন বলল, বালাগাল ওলা বেকা মালিহি কাশাবাদ দুজা বে জামালিহি হাসুনাত জামিউ খে সালিহি। এরপরে আর পারে না, তারপরে নাকি আল্লাহ নবী নিজে বলেছেন, সল্লু আলাইহি ওয়া আলিহি, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জাল কাহিনী তৈরি করে তারপরে শয়তান দুরুদের স্থানে আল্লাহর নবীর শিখানো দুরুদ শরীফের পরিবর্তে এক বালাগাল উলা চালু করে দিল। এখন কণ্ঠশিল্পীরা সুন্দর সুর দিয়ে পড়ে আর তাই মহাব্বতের সঙ্গে বলুন, বালাগাল উলা বেকা মালিহি। এই বালাগার অর্থ কি পড়েন আগে? বালাগা মানে পৌঁছিল। বালাগা মানে কি? উলা মানে সর্বোচ্চ বাকাম, বেকামালিহি মানে নিজের যোগ্যতায়। তাহলে অর্থ দাঁড়ায় কি? আল্লাহর নবী সর্বোচ্চ মাকাম লাভ করেছেন নিজের যোগ্যতায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কি বলেন শুনুন, আল্লাহ বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ তাআলা আপনাকে পেয়েছেন পথের দিশাবিহীন অবস্থায়, দাল্লান দিশাবিহীন অবস্থায় পেয়েছেন, ফাহাদা আপনাকে আল্লাহ হেদায়েত দান করেছেন, আলাম ইয়াজিদিকা ইয়তীমান ফাআওয়া, আল্লাহ আপনাকে ইয়তীম পেয়েছেন আশ্রয় দান করেছেন। আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার স্থানকে আপনার জিকির করে উচ্চ মাকাম দান করেছি। উচ্চ মাকাম দান করেছেন কে? আর বালাগালুলা কি বললেন? বালাগালুলা বে কামালিহি, আল্লাহ রসুল নিজের যোগ্যতায় উচ্চ মাকাম লাভ করেছেন। এই যে কাহিনী করে তারপর শুরু হলো বালাগালুলার সুর। এদেশের বড় বড় শিল্পী, বড় বড় কণ্ঠশিল্পী বক্তারা বয়ান করে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এখন অনেকের মনে মনে প্রশ্ন, এটা যদি এরকমই হয় তাহলে আমাদের দেশের আলেমরা কম বুঝে তারা কেন করে এটা? ও আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বললাম আপনারা আজকের থেকে হাদিস তালাশ করেন, কোন হাদিসে বালাগুলো পাওয়া যাবে? তাহলে কেন আল্লাহর নবীর শিখানো যত দুরুদ আছে, হাদিসের কিতাবে দুরুদ আছে, জিকির আছে, তসবিহ তাহলিল আছে, সেই সবগুলো বাদ দিয়ে এখন আমরা জিকির করে চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া তরিকার দুরুদের পরিবর্তে বালাগুলো পড়তেছি, এগুলো কেন করতে যাচ্ছি? কেন নবীকে ভালো লাগে না? আসল বিষয় হচ্ছে এই, কোরআন হাদিসের সহিহ যে আমলগুলো আছে ওইগুলো করতে গেলে কানের ব্যায়াম হয় না, আর এত মজা লাগে না। এই জন্য কানের ব্যায়ামের জন্য কি করা হচ্ছে? এই আবাদগুলো তৈরি করা হয়েছে, ঠিক কিনা? এই যে বেদাত তৈরি করা হলো, আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের ইসলামের মধ্যে কোন বেদাত তৈরি করলো, ফাহুয়া রাদ্দুন, তা গ্রহণযোগ্য হবে না। আর আল্লাহর রাসূল খুতবা দিতেন, প্রত্যেকটা খুতবা শুনতে বলতেন ওয়া কুল্লু বিদআতিন দালালা, যত বেদাত সব গোমরাহী। সব বেদাত কি? আল্লাহর নবীর সব বেদাতের পরিণতি জাহান্নাম। আর আমার দেশের একদল লোকেরা বলল বেদাত দুই রকম, হাসানা সাইয়া, এই হাসানা সাইয়া বলে বেদাতের দরজা খুলে দিয়ে এরপরে মিলাদের বেদাত, আরো কত বেদাত আছে, ঠিক কিনা? এই বেদাত গুলো তৈরি করলো এবাদতের নামে, এই সমস্ত এবাদত জায়েজ না হারাম? আমার ভাইয়েরা, এবাদত করবো কার তরিকায়? রাসুলের তরিকায়। কার তরিকায়? মুসলমানদের তরিকা কয়টা? আর শয়তানের তরিকা কি? অনেক তরিকা আছে, অনেক তরিকা বর্জন করতে হবে। সংক্ষিপ্ত কথা বললাম যে দুইটা জিনিস, একটা হলো শিরিক মুক্ত, কারণ শিরিক যুক্ত এবাদত আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা? কোরআনে পরিষ্কার বলা আছে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে জান্নাত দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না বলে নিজে লাজিম করে নিয়েছেন, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, শিরকের গুনাহ ছাড়া আল্লাহ তাআলা সব গুনাহ ইচ্ছে করে ক্ষমা করে জান্নাত দিবেন বা শাস্তি দিয়ে জান্নাত দিবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা অনেকগুলো নবীর নাম নিয়ে বলেছেন ওয়ালাউ আশরাকু, এই নবীরা যদি শিরিক করতেন তাহলে তাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেত। আমাদের নবীজিকে উদ্দেশ্য আল্লাহ বলছেন লাইন আশরাকতা, হে নবী আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেত। সুবহানাল্লাহ, কত বড় বিষয় যে শিরিক করলে আপনার আমলগুলো বরবাদ হয়ে যেত। কাকে বলা হচ্ছে? আমাদের নবীজিকে বলা হচ্ছে। এই জন্য শিরিক মুক্ত, বেদাত মুক্ত, তাওহীদ ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক আমল করো, ঠিক কিনা? ইনশাআল্লাহ, এই আমল যারা করবে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ নবীর সুন্নাহ মানব, ইসলাম কায়েম করতে গিয়ে তরিকা মানব কার? আল্লাহর রাসূলের তরিকা। কার তরিকা? আমাদের দেশে ইসলাম কায়েমের জন্য হাজার আন্দোলন হচ্ছে, ঠিক কিনা? তাওহীদ বুঝেন আগে, আগে তাওহীদ আর সুন্নাহ বুঝেন। আজকে আমাদের দেশে ভোট দিয়ে ইসলাম কায়েম করতে চায় গণতান্ত্রিক পদ্ধতিতে, এই গণতান্ত্রিক পদ্ধতি এটা কি মুসলমানদের তরিকা না কুফফাদের তরিকা? আব্রাহাম লিঙ্কনের তরিকা। এই গণতন্ত্র একটা আলাদা ধর্ম, গণতন্ত্রের আকীদা হল কি বলে মাস্তার সালতাদের জামিয়ান আল্লাহ আশাব, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ঠিক কিনা? যা আমাদের সংবিধানে লেখা আছে, ইসলামের কালেমা হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক কে? ইসলামের বক্তব্য হচ্ছে আইন বিধান দেওয়ার মালিক কে? আব্দুল্লাহ বাইদা ওহি ফাদা বিবার, ঠিক না? আল্লাহ তাআলা নবীজিকে পর্যন্ত বলেছেন ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহি করা হয়েছে আপনি সেটা আমল করবেন, খবরদার কোন অন্য তরিকা অনুসরণ করা দ্বারা, ঠিক কিনা? আল্লাহর নবীকে বলতে ওহির ইত্তেবা করবেন। আর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বক্তব্য কি, তিনি বলে দিয়েছেন গভর্নর অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, ঠিক কিনা? তাহলে আমরা কি অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল মানবো, না অব দ্য আল্লাহ বাই দ্য ওহি ফর দ্য পিপল মানবো? কোনটা? অব দ্য আল্লাহ বাই দ্য ওহি ফর দ্য পিপল। আইন কানুন দেওয়ার মালিক কে? সে আইন পাবো ওহির মাধ্যমে। কার মাধ্যমে? ওহির মাধ্যমে, নবীদের মাধ্যমে যা এসেছে তা মানবো। এর বাইরে কিছু মানার সুযোগ আছে? এখন দিন কায়েমের জন্য তাহলে আজকে যে আন্দোলন হচ্ছে এটা নবীর তরিকায় না, এজন্য মনে রাখতে হবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, হে মুমিনরা তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই থাকবে উচ্চ আসনে, তোমরাই থাকবে বিজয়ী যদি তোমরা মুমিন হতে পারো। বোঝা গেল এইখানে গন্ডগোল আছে, যে কারণে আজকে ফিলিস্তিনের দিকে তাকান, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস মুসলিমদের দখলে নেই, মুসলমানদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে গুলি দেওয়া হচ্ছে, মুসলিম ছেলেরা যখন প্রতিবাদ করে পাথর দিয়ে যখন পাথর ছুড়ে তার জবাবে ট্যাঙ্কের গোলা দিয়ে ওদের বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? এমনি ভাবে ইরাকের মুসলমানদেরকে হামলা করার আগে বুশ প্রশাসন অবরোধ দিয়ে 10 লক্ষ শিশুদেরকে হত্যা করলো, এরপরে বোমা মেরে মুসলমানদের হত্যা করলো। আফগানিস্তানে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। আপনারা জানেন মুসলমানদেরকে গ্রেফতার করে গুয়ান্তানামো বে নামক কারাগারে নিয়ে পালাক্রমে মহিলাদেরকে ধর্ষণ করেছে, ছেলেদেরকে উলঙ্গ করে একজনের পর একজনকে চড়িয়ে তারপরে তারা পিরামিড তৈরি করেছে। কোরআনুল করিমের গায়ে ওরা পুরুষকে দিয়েছে, কোরআন শরীফকে পায়খানা ছুড়ে মেরেছে। আমার ভাইয়েরা মুসলিম যুবকদেরকে নির্যাতন করলো, যখন তারা অসহ্য হয়ে পানি পানি বলে চিৎকার মারলো, তাদের মুখে এই ইহুদি খ্রিস্টানদের সৈনিকেরা প্রেসার করে দিয়েছে। কাশ্মীরি মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আজকের আমার জাতি বসে বসে দিন কায়েমের জন্য আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে তারপর ইহুদি খ্রিস্টানদের তরিকায় একবার এক নেত্রী আরেকবার আরেক নেত্রী এরকম যোগ সাজশ করে ইসলাম গ্রহণ বাস্তবায়ন করা, ইসলাম কায়েমের স্বপ্ন দেখা হচ্ছে। আমি আগেই বলেছি সব ক্ষেত্রে আমরা তরিকা মানব কার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার বলেছেন দিন কায়েম কেমনে হবে, আমরুকুম বি খামসিন, আমি তোমাদেরকে 5টা কাজের আদেশ করছি, আল্লাহু আমারনি বিহিন্না, যেই 5টা কাজ আমাকে আল্লাহ তাআলা করার জন্য হুকুম দিয়েছেন। কে হুকুম দিয়েছেন? এক নাম্বার কাজ হলো বিল জামা, মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামের ছায়াতলে আসতে হবে। বিল জামা অবিসামী অত্তা, মুসলিমদের একজন ইমাম থাকবে, আমির থাকবে। কয়জন আমির থাকবে? গোটা দুনিয়ার মুসলিমদের একজন আমির থাকবে, ইমাম থাকবে, তার কাছে মুসলিমের বায়াত দিবে, সেই বায়াত ফরজ। আর সেই বায়াতটাকে ধ্বংস করে ইহুদি খ্রিস্টানরা এরপরে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন এক এক পীরের 1,000, 2,000, 3,000 মধ্যে খলিফা আছে, ঠিক কিনা? এই খেলাফত বায়াত করতে গেলে ভালো করে জানুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছেন, ঠিক, এত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নবীর মৃত্যুর পরে আল্লাহর নবীর লাশ পর্যন্ত 3 দিন পর্যন্ত দাফন করা হয় নাই। কি জন্য? কোন খলিফা নাই, কোন ইমাম নাই, লাশ পড়ে আছে। এরপরে মুসলিমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করলেন, এরপরে তার কাছে বায়াত দেওয়া হলো, এরপরে নবীর লাশ দাফন করা হলো, ঠিক কিনা? আবু বকর যখন খলিফা হলেন তারপরে মুসলিমদের মধ্যে আর কোন খলিফা ছিল? খলিফা কয়জন? আবু বকরের পরে খলিফা কয়জন? ওমর একজন। ওমরের পরে খলিফা কয়জন? ওসমান একজন। ওসমানের পরে কয়জন? একজন আলী। এরপরে আরেকজন দাবি করলে গন্ডগোল আছে, ঠিক কিনা? কারণ আল্লাহর নবীর নির্দেশ আছে ইদা বুয়াল খলিফাতাইনে, মুসলিমদের একজন খলিফা থাকা অবস্থায় যদি আরেকজন খলিফা বের হয় ফাকতুল আখিরা মিনহুমা, তোমরা দ্বিতীয় জনকে কতল করে ফেলো। কি করে ফেলো? এই জন্য আমাদের দেশে বায়াতের হাদিস তো আছে ঠিকই, এই যে মুসলিম খলিফার অধীনে বায়াত দিতে হবে এটা ফরজ। এটা কি? বুখারীর একটা অধ্যায় আছে আল ইমাম উজ্জুন্না, ইমাম ঢাল, ইমাম কি? এইটাকে মুসলমানদের থেকে চিন্তাই করে খ্রিস্টানরা নিয়ে গেছে। এখন খ্রিস্টানদের ইমাম আছে, ঠিক কিনা? খ্রিস্টানদের পোপ আছে। একটা পোপ মারা গেলে দুনিয়ার খ্রিস্টানদের আলেমরা একত্র হয়, তারপর আরেকজনকে বানায়, এরকম ভাবে একজনের নেতৃত্বে গোটা দুনিয়ার খ্রিস্টানরা চলে, ঠিক কিনা? এটা ছিল মুসলিমদের সম্পদ, ওইটাই হল খেলাফত বায়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছেন, সেই বায়াত গুলো দেখেন ইতিহাস তালাশ করে কিসে বায়াত নিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে বায়াত নিয়েছেন ইসলাম গ্রহণ করার জন্য, বায়াত নিয়েছেন তাদেরকে শিরক মুক্ত করার জন্য, বায়াত নিয়েছেন মুসলিমদের মুক্ত করার জন্য। আল্লাহর নবী মদিনা থেকে 1400 সাহাবীদেরকে নিয়ে আসলেন মক্কার কাছাকাছি হুদাইবিয়া পর্যন্ত ওমরা করার জন্য আসলেন। মক্কার লোকেরা বাধা প্রদান করল, আল্লাহর নবী ওসমানকে পাঠাইলেন যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা ওমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। ওসমান মক্কায় গেলেন, মক্কার লোকদেরকে বুঝাইলেন, মক্কার লোকেরা একটা খবর ছড়াইয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। উদ্দেশ্য হল মুসলমানদের শক্তি পরীক্ষা করা, যদি দুর্বল হয় তাহলে এইবারে হামলা করে শেষ করে দাও। ওরা মক্কার লোকেরা ঈদের সময় কোরবানির সময় যখন ছুরি ধারায় এরকম ওদের তরবারিতে ধার দিচ্ছিল আর খবর ছড়াইয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুতে যখন এই খবর গেল তিনি তাবুর থেকে বেরিয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবা সাজারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, খবর এসেছে ওসমানকে হত্যা করা হয়েছে। আসলে কি ওসমান হত্যা হয়েছিল? তাহলে বোঝা গেল নবীরা গায়েব জানা, ঠিক কিনা? নবীদেরকে আল্লাহ তাআলা যখন জানায় তখন জানে, এর আগে জানতে পারে না। আল্লাহর নবী বলেন হে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা আসো, ওসমানকে হত্যা করা হয়েছে, আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো যুদ্ধ করে মক্কা বিজয় করে ছাড়ব অথবা সকলেই শহীদ হয়ে যাব, একটা প্রাণে আমরা মদিনায় ফিরে যাব না। কে কে রাজি আছে বায়াত করো? আল্লাহর নবী হাত রাখলেন, সাহাবায়ে কেরাম নবীর হাতের উপর হাত রাখলেন, 1400 হাত পর্যায় ক্রমে নবীর হাতের উপর পড়ল, আল্লাহ বায়াত নিলেন। এই বায়াতে আল্লাহ খুশি হলেন, কোরআনুল করিমে এই বায়াতের মোহর লাগিয়ে দিয়েছে। কোরআন বলছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইযা ইউবায়ুনাকা তাহতাশ শাজারা, আল্লাহ তাআলা মুমিনদের পরে সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতের উপর হাত রেখে বায়াত করছিল, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর স্বয়ং নিজের হাত ছিল। সুবহানাল্লাহ, এই বায়াত পাওয়া গেছে। এই বায়াত দিয়ে দলিল পেশ করেছে পীর মুরিদির বায়াত। এই বায়াত কোন পীর মুরিদির বায়াত ছিল? এই বায়াত ছিল একজন মুসলিমের, খবর শুনলেন তাকে হত্যা করা হয়েছে, আজকে হাজার ওসমানকে গোয়ান্তানাম বে নামক কারাগারে বন্দী করে জাদুঘর হচ্ছে, পানিতে চুবিয়ে মারা হচ্ছে, কঠিন নির্যাতন করে মারা হচ্ছে, এই জন্য কোন বায়াত আছে? এই বায়াত নিয়ে গেল পিসারা চিন্তাই করে। আমার কাছে একটা বই আছে, এখানে একজন পীরের 636 জন খলিফার তালিকা আছে, এখানে কয়শো আসলে মুসলিমদের খলিফা দেবে কয়জন? এই যে খলিফা খেলাফত দিল বায়াত নিল, দলিল আছে না? দলিল না হলে কেমনে বলে ফরজ? চরমরায় পিসারের বই মাওয়াজে সাকিয়া এই বইয়ের 55 পৃষ্ঠে বলা আছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। কি বলছে? পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এরপরে ওই পৃষ্ঠার ইশারা দিয়ে লেখছে কারো যদি দুইজন পীর হয়, লেখছে দো উর্দুতে লেখছে দো পীর দো ডানা পাকারকে তুমি বেস্ত মেলে জায়গা কুই হরজ নেহি, তোমার যদি দুইজন পীর থাকে দুই পীরে দুই ডানা ধরে তোমাকে বেস্ত নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আমার ভাইয়েরা এইরকম ভাবে আমাদের এখন এই দলিলগুলো আসলো কোথেকে? এরা যে দলিলগুলো দেয় দলিল আছে নিশ্চয়ই, সেই দলিলগুলো কোন দলিল? ওই হাদিসে আছে মান মাতা ওয়ালাইসা ফী উনুকি বাইআ, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ তার গর্দানে বায়াতের রশি নাই, বায়াতের রশি খুলে দিল, সে ব্যক্তি জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো। এই হাদিসগুলো এনে পীর মুরিদের বায়াত নাই। এই হাদিসগুলো কি পীর মুরিদের বায়াতের জন্য না মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য? মুসলিমদের একজন খলিফা থাকবে, একজন ইমাম থাকবে, সেই ইমামের জন্য বায়াত দরকার কথা কোনটা বলা হয়েছে এখানে? মুসলিমদের জাতীয় বিষয় এটাকে ছিনতাই করে নিয়ে, চুরি করে নিয়ে, ডাকাতি করে নিয়ে এই পীর মুরিদের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুসলিমদেরকে খেলাফতের অবস্থা সম্পূর্ণ ভুলিয়ে দেওয়া হয়েছে। এখন যদি মুসলিমদেরকে বলা হয় স্কুলে পরীক্ষা আসে চারজন খলিফার নাম লেখো, হয়তো লাগবে চারটে দর্জির নাম আর নইলে লাগবে চারটে পীরের খলিফার নাম, ঠিক কিনা? আমার ভাইয়েরা মুসলিমদের খলিফা ছিল আবু বকর ওমর ওসমানরা, একজন মুসলিমদের লিডার থাকবে, সেইটা সম্পর্কে বলা আছে আল ইমামুল জুন্না বুখারী হাদিস বাবুল কিতাবুল জিহাদের মধ্যে বাবুন আল ইমামুল জুন্না ইমাম ঢাল ইউকাতালু মিন ওয়ারাইহি, আল্লাহ রাসূল বলেছেন ইমাম হচ্ছে ঢাল, মুসলিমদের ইমাম থাকবে ঢালের আড়ালে থেকে যেমন যুদ্ধ করে মুসলিমরা সেরকম ভাবে সমস্ত মুসলিমরা ঐক্যবদ্ধ ভাবে একজন ইমামের নেতৃত্বে যুদ্ধ করবে। এইরকম যদি ইমাম থাকতো আজকে সারা বিশ্বে মুসলিমদেরকে মারার জন্য কেউ সাহস করতে পারত? ইতিহাস পড়ুন, আল্লাহর নবীর যুগে আল্লাহর নবীর যুগে কিরকম হচ্ছিল, আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, তবুকের যুদ্ধের জন্য নাম দেওয়া হচ্ছে, গরমের মৌসুম, খেজুর পাকার মৌসুম, আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন এই যুদ্ধে সবাইকে যেতে হবে, আল্লাহর নবী নাম নিচ্ছেন, একের পর এক নাম বলা হচ্ছে। এই সময় একজন মহিলা নিজের দুধের সন্তানকে পেশ করেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার পরিবারে আমার সন্তানরা আগে যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার স্বামী শাহাদত বরণ করেছে, আমার ভাইগুলো শহীদ হয়ে গেছে, আমার বংশে এই দুধের সন্তান ছাড়া তো আর কেউ নেই, এটাকে আপনি কবুল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মহিলা সাহাবী, আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, বাচ্চাদের খেলার জন্য নয়, তোমার এই শিশু না তীর চালাতে পারবে, না তরবারি চালাতে পারবে, না ঘোড়ায় বসতে পারবে, না উঠে বসতে পারবে, না ঢাল ঘুরাতে পারবে। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, ঢাল ঘুরাতে পারবে না, কিন্তু আমি এটা জানি আমার শিশু তীর তরবারি খেতে পারবে, ঢাল হতে পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর মারবে, আপনাকে উদ্দেশ্য করে যখন দুশ্মনরা তরবারি আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানকে আপনার সামনে ঢাল সব পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা হবে, আমি সেজন্য দান করে জড়িয়ে বলুন সুবহানাল্লাহ। এই ছিল মুসলিমদের অবস্থা। এই দৃশ্য দেখল রোমের গোয়েন্দারা, যাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হচ্ছিল। গোয়েন্দাকে রোম সম্রাটকে বলল, রোমের সম্রাট, খবরদার, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার দুঃস্বপ্ন দেখা দরকার নেই। রোমের সম্রাট জিজ্ঞেস করে, ব্যাপার কি, মুসলিমদের সৈন্য সংখ্যা কি আমাদের চেয়ে বেশি? কেনা সৈন্য সংখ্যা অনেক কম। বলে তাহলে কি তাদের অস্ত্র বেশি? অস্ত্র অনেক কম। বাহরে তাহলে কি তাদের গায়ে শক্তি বেশি? বলার শক্তিও তো কম। রোম সম্রাট রাগ করলেন, অস্ত্র আমাদের বেশি, শক্তি আমাদের বেশি, আমাদের জনবল বেশি, কেন ভয় দেখাচ্ছ, কেন আমার সাহস ভেঙে দিচ্ছ? গোয়েন্দারা বলল, হ্যাঁ অস্ত্র তোমার বেশি, সৈন্য তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের প্যারা যত প্রিয়, মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ স্লোগান দিবেন জোরে জোরে, আর স্লোগানের মধ্যে আমি সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, ঠিক কিনা? ঘরে ঘরে জ্বালাইবেন কোত্থেকে? সংসদে যদি কোরআন না থাকে ঘরে ঘরে জ্বালান যাবে? ওই তো সংসদ থেকে আইন পাশ করবে যে ঘরে ঘরে জ্বালান যাবে না। এই জন্য খুচরা মুচরা করার দ্বারা কোথায় জ্বালাইতে হইবে? সংসদে, কারণ এইখানে আল্লাহ বসে আছে। কতগুলো কি বসে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই আল্লাহদেরকে বর্জন করতে হবে, ঠিক কিনা? ওদেরকে উৎখাত করে ওইখান থেকে কোরআনের বিধান চালু করতে হবে, ঠিক কিনা? আর সেই বিধান চালু করার পদ্ধতি হবে সুন্না পদ্ধতি, নবীর পদ্ধতি, ঠিক কিনা? নবীর পদ্ধতি বলতেছিলাম, সেই পদ্ধতি কি ছিল? সেই পদ্ধতি ছিল আমির থাকবে, সে আমিরের নেতৃত্বে জিহাদ হবে। কি হবে? আমরুকুম বিখামসিন, বিল জামা, আবি ইসলামি আত্তা, আবিল হিজরাত ওয়াল জিহাদ। জিহাদের নাম শুনলে তো খারাপ হয়ে যায়। ও আমার ভাইয়েরা, কোরআনে জিহাদ আছে, হাদিসে জিহাদ আছে, আল্লাহ নবী জিহাদ করেছেন, লড়াই করেছেন, বাতিল করার ক্ষমতা কারো আছে? এই জন্য মনে রাখতে হবে দিন কায়েমের একমাত্র পথ এটাই, সেভাবে আমাদের তৈরি হতে হবে। তা আমি বলছি না এই কথা, এখন আপনি একটা উম্মার দিয়ে ইসলাম কায়েম করবেন, এই জন্য সুন্দর পরিকল্পনা নিতে হবে। আল্লাহ নবী যেভাবে দিন কায়েম করেছেন সেইভাবে দিন কায়েমের বাস্তব আমাদের নিতে হবে। আমাদের ভয় পেলে চলবে না। আজকে আমাদের সবাই একটা ভয় দেখায়, আমাদের কি আছে? আমাদের ভারতের দুশ্মন, আমাদের দুশ্মন, এই ভারতের 30 লক্ষ সৈন্য আছে, ওদের কাছে বিমান আছে, আমেরিকার মেরিন সৈন্য আছে, পারমাণবিক বোমা আছে, আমাদের কি আছে? অমুসলিম জাতি, আমি তোমাদের ইতিহাস বলতে চাই, আল্লাহর নবীরা যতগুলো যুদ্ধে লাভ করে জয়লাভ করেছেন সমস্ত যুদ্ধে মুসলমানদের শক্তি কাফেরদের তুলনায় বেশি ছিল না কম ছিল? কম ছিল। বদরের যুদ্ধে মুসলিমদের সৈন্য শক্তি কাফেরদের চেয়ে বেশি না কম ছিল? কম ছিল। আল্লাহ সাহায্য করেছেন কিনা? সাহায্য করা মালিককে অবশ্যই বুঝতে হবে। আগের যুগে যে আল্লাহ সাহায্য করেছেন, এখন সে আল্লাহ জীবিত আছেন কিনা? অমুসলিম জাতি, তোমাদের শক্তির উৎস কোথেকে? এই জন্য আল্লাহর নবী খয়বরের যুদ্ধের আগের রাত্রে বললেন, কালকে আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে এবং সেও আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে। ওমর বিন খত্তাব বলেন, আমি সারা রাত্র দোয়া করলাম যেন সকালবেলা আমার নামটা ঘোষণা করা হয়। ফজরের সালাম ফিরিয়ে আল্লাহর নবী বললেন, আলী কোথায়? বুঝতার বাকি রইল না সেই লোকটাকে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার চোখ উঠেছে, চোখে অসুস্থ হয়েছে, আসতে পারে নাই। আল্লাহর নবী ডাকলেন, লালা লাগিয়ে দিলেন, ভালো হয়ে গেল। এরপরে আল্লাহর নবী আলীর হাতে ঝান্ডা দিয়ে বললেন, খয়বরের যুদ্ধের কমান্ডার তোমাকে বানানো হলো। আলী যুদ্ধ করতে করতে ওনার ঢাল ভেঙে গেল, খয়বরের দুর্গের লোহার গেটটাকে থাবা দিয়ে এবারে ঢাল বানিয়ে যুদ্ধ করতে লাগলেন। আল্লাহর নবী যুদ্ধের পরে জিজ্ঞেস করলেন, আলী, শুনতে পেলাম তোমার নাকি এক পর্দা ঢাল ভেঙে গিয়েছিল, কেমনে যুদ্ধ করেছ? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঢাল যখন ভেঙে গিয়েছিল আমি যখন খয়বরের দুর্গকে থাবা দিয়ে ঢাল বানিয়েছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন একটু উঠাও। এবারে আগের মতো বাম হাত দিয়ে থাবা মারলেন, উঠানো সম্ভব না। ডান হাত দিয়ে থাবা মারলেন, উঠানো সম্ভব না। দু হাত দিয়ে চেষ্টা করলেন, উঠাতে পারছেন না, লজ্জা পেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লজ্জা পাওয়ার কারণ নেই, আমি তোমাকে এটা বোঝাবার চেষ্টা করছি, ওই খায়বারের যুদ্ধে তুমি যখন থাবা দিয়েছিলে হাতটা ছিল তোমার, শক্তি ছিল স্বয়ং আল্লাহর জন্য। বলুন সুবহানাল্লাহ, মুসলমান শক্তি দেওয়ার মালিক কে? কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তাআলা বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করেছেন। কে দান করেছেন? ওই মুসলিমদের মধ্যে কোন শিরিক ছিল না, বেদাত ছিল না, নবীর তরিকা যেটা ছিল সেটাই তারা মেনেছেন। এই জন্য আল্লাহ নুসরাত করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো কি হতে পারো? মমিন হতে পারো। একজন মমিন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন কুফফাদের বিরুদ্ধে। ওর যুগে মূর্তি পূজা করতে, এরকম মূর্তি না, ওই সময় মূর্তি পূজা করতে আল্লাহকে পাওয়ার জন্য। উনি দেখলেন লোকেরা মূর্তি পূজা করে, লোকদেরকে বোঝান দরকার। লোকেরা মেলায় চলে গেল, কুড়াল নিয়ে মূর্তিখানায় ঢুকলেন, দেখলেন মূর্তির সামনে অনেক দামি দামি খাবার। আমার দেশে খাবার দেয় না হিন্দুরা, পূজা দেয় যখন খাবার দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তির সামনে অনেক দামি খাবার আছে, গিয়েই তো রাগ ওঠে নাই, বলে খা খা আলা তাকুলুন, খা খা খা, খাই না। মারছে থাপ্পড় দরবার মিলিয়ে, আমিন, ডান হাতে থাপ্পড় মারলেন। ডান হাতে থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়? পাথরের মূর্তি নিজে ব্যথা পাইলেন। এবারে রাগ ভালো করে উঠল, কুড়াল হাতে নিলেন, কুড়াল নিয়ে মূর্তির মাথায় এক একটা বাড়ি মারেন, মাথা ভাঙেন, হাত ভাঙেন, পা ভাঙেন। এরপরে বড় মূর্তির মাথায় কুড়াল লটকে দিয়ে উনি সরে পড়লেন। লোকেরা মেলার থেকে এসে যখন দেখল সর্বনাশ হয়ে গেছে, চলে গেল নমরুদের কাছে। নমরুদকে গিয়ে বলে, নমরুদ সঙ্গে সঙ্গে চলে আসলো। তাফসিরে লেখে, নমরুদ দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করে সর্বপ্রথম যে বক্তব্যদের তা ছিল এই, হাল মিন ফাতানি ইয়াজকুরু আলি হাতানা, এলাকায় কি এমন কোন যুবক আছে যেই যুবক আমাদের মূর্তিগুলো সুনজরে দেখে না, মূর্তিগুলো সমালোচনা করে? কেন যুবকের প্রশ্ন আসলো? কারণ নমরুদের এমনি দুনিয়ার জ্ঞানে ভালোই জ্ঞান ছিল। নমরুদ দেখল কোন ঝড় তুফান হয় নাই, কোন ভূমিকম্প হয় নাই, কোন যুদ্ধ বিগ্রহ হল না, এই মূর্তিগুলো কে ভাঙলো? নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা এই মূর্তির সমাজকে পরিবর্তন করে, মূর্তি পূজাকে বন্ধ করে তাওহীদের সমাজ প্রতিষ্ঠার জন্য এক নতুন আন্দোলন, নতুন সংস্কার, নতুন বিপ্লবের সূচনা হয়েছে। আর সেই বিপ্লব শুরু হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে। আর এরকম পরিকল্পনা কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না, ঢুকে একজন যুবকের মাথায়। সেজন্য নমরুদ প্রশ্ন করেছে, আছে কোন যুবক যে এই যুবক এই মূর্তিগুলো দেখতে পারে না? সঙ্গে সঙ্গে লোকেরা বলল, হা হা, সামিনা ফাতাই ইয়াজকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম, একজন যুবকের নাম শুনেছি যে এই যুবক এই মূর্তিগুলো দেখতে পারে না, মূর্তির সমালোচনা করে, ইয়াকালু লাহু ইব্রাহিম, সেই যুবকের নাম কি? লোকেরা ইব্রাহিমকে ধরে আনলো। তাওহীদপন্থী মুমিন ভয় পায় না, মর্দে মুমিন বাতিল সে হারগিজ খৌফ খা সকতা নেহি, সর কাটা সকতা হ্যায় লেকিন সর ঝুকা সকতা নেহি, মুমিনরা বাতিল কে ভয় করে না। ভয় করে কাকে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে মুমিন তোমরা বলো, আমার জীবন আমার মরণ আমার সবকিছু কার জন্য? সারা জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, শিরক করেছ। আল্লাহ বলেন হুয়াল আফযাল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, প্রথম আল্লাহ শেষ আল্লাহ, আমার জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য, সবকিছু কার জন্য? আর সবকিছু কি করছে? প্রথম বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, এবারে লোকেরা জিজ্ঞেস কর তুমি মূর্তিগুলো কেন ভাঙলা? উনি বলেন বাল ফালাহুম কাবীরহুম হাবা, ওই বড় মূর্তি করেছো কি জিজ্ঞেস কর। এবারে লোকেরা বলল ইব্রাহিম তুমি তো জানো এগুলো কথা বলতে জানে না। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেলেন, সঙ্গে সঙ্গে তাওহীদের বয়ান দিচ্ছেন, ও আমার জাতি কেন তোমরা পূজা করছে এমন জিনিসের যে কোনো কিছু রক্ষা করতে পারে না, নিজের উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, নিজের সামনে থেকে খাবার নিয়ে গেলে ফিরে দিতে পারে না। দেখেন না ঢাকা কয়েকদিন কি হলো, মূর্তির শাড়ি চুরি হয়, স্বর্ণালঙ্কার চুরি হয়েছে কিনা? মূর্তির শাড়ি ল্যাংটা করে শাড়ি নিয়ে যাচ্ছে, রক্ষা করতে পারে না, ওর গায়ের থেকে স্বর্ণালঙ্কার নিয়ে যাচ্ছে, রক্ষা করতে পারে না, কেন তোমরা এমন দিনে পূজা করছো? আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম দাওয়াত দিচ্ছেন, কোন ভয় নেই, মুমিনরা ভয় করে কাকে? গোটা দুনিয়ার সামরিক শক্তি, রাজনৈতিক শক্তি, জনশক্তি, অর্থশক্তি, অস্ত্রবল সব একদিকে, আর একদিকে একজন মুমিন দাঁড়িয়ে আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একটা উম্মা। ও আমার যুবক ভাইরা, ইব্রাহিম তো একজন লোকের নাম, কেন আল্লাহ উম্মা বললেন? কারণ হচ্ছে বাতিল একদিকে দাঁড়িয়ে আছে, আর একদিকে কিয়ামত পর্যন্ত যারা তাওহীদের দাওয়াত দিবে, হকের দাওয়াত দিবে, তাদের প্রতিনিধি হয়ে একা ইব্রাহিম দাঁড়িয়ে আছে, তার সঙ্গে আছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ তাওহীদের দাওয়াত দিবে, সমস্ত যুবকরা তার সঙ্গে আছে। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিমকে একটা উম্মা বলা হয়েছে। আমার ভাইয়েরা, আজকে সেই ইব্রাহিমের মতো, ইব্রাহিমের মতো যুবক দরকার, যারা বলবে না আমাদের কোন শক্তি নাই, আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র বাদ দিয়ে ইসলাম কায়েম করার কোন সুযোগ নেই আমাদেরকে। এখন যদি আমরা কোরআনের কথা বলি আমাদেরকে গুলি করবে। ও আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ো, সাহাবায়ে কেরামদের মদিনায় যখন খবর পৌঁছানো হলো ইন্না নাস কদ জামাউ লাকুম ফাখশাউহুম, তোমাদের বিরুদ্ধে বিশাল সেনা সমাবেশ করেছে, ভয় করো কেন সব মেরে ফেলবে, সাহাবায়ে কেরাম ভয় পেয়েছিলেন। কোরআন বলছে ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমানে সত্যি আরো বৃদ্ধি পেল, তারা বলে হ্যাঁ এটাই তোমরা চাচ্ছি, আমরা শাহাদাতকে চাই, আমরা শাহাদাতের সুযোগ পাবো, এই বলে তাদের ঈমান আরো বৃদ্ধি পেল, কাফেরা ভয় পেয়ে গেল, ঠিক কিনা? বাতিল ময়দানে আসে নাই। ইতিহাস পড়ো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওহুদের যুদ্ধ করছেন, এই সময় একজন যুবক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার শক্তি, এই আমার বাহু, এই আমার চেহারা, যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় আল্লাহ কি পুরস্কার দিবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাই জান্নাত। এই বলে তিনি কয়েকটা খেজুর বের করে খাওয়ার শরীরের কোমরটা সোজা করে নেই, এরপরে খেজুর ছুঁড়ে মারলেন, এতগুলো খেজুর খেতে হলে আমার অনেক সময় দেরি হয়ে যাবে, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে কালো মেঘের ভিতরে চন্দ্র যেমন ঢুকে পড়ে, কুফফারদের ভিড়ের মধ্যে ঢুকে পড়লেন তরবারি নিয়ে, যেদিকে যাচ্ছে কুফফারদেরকে কচুর মতো কেটে লাশ পড়িয়ে ফেলছে। সাহাবায়ে কেরাম ডাকে, ও যুবক কোথায় যাচ্ছে, আমাদের কাতারে চলে আসো। যুবক ফিরে তাকালো, চেহারায় রক্ত, ঠোঁটে হাসি, বলছো আমার ভাইয়েরা আমাকে বাধা দিও না, আমি ওহুদের পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি, আমাকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দাও। ভাইয়েরা আমার শহীদ হয়ে গেল, জান দিয়ে দিল। এ হচ্ছে আমাদের পূর্বদের ইতিহাস, সাহাবা কেন্দ্র ইতিহাস, যারা আল্লাহর জন্য জীবন দিতেন, আল্লাহর জন্য যারা রাজি খুশি করতে আল্লাহকে খুশি করার জন্য জীবন বিলি করতেন। আর আমরা ভয় করি কি? আমরা কোরআনে আয়াত পড়ি ঠিকই, অর্ধেক পড়ি, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তালা মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? এই পর্যন্ত পড়লে কুফফাররা খ্যাপে না, এই জন্য এই পর্যন্ত পড়ে কি করে? ইন্ডিয়া যেমন ফারাক্কার বাদ দিয়ে পানির স্রোত একদিকে নিয়ে গেছে, ঠিক তেমনি ভাবে কোরআনের এই আয়াতটা অনেকেই পড়ে, অনেকেই ইসলামের কাজ করে এই আয়াতটা পড়ে, আল্লাহ তাআলা মুমিনদের জান মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এরপরে কি করতে হবে? তোমার আয়াত কি শেষ হয়ে গেছে? আয়াত শেষ হয় না, ধোকা দিবেন না, খবরদার। একদল ফকিরেরা পড়ে কি পড়ে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দুজক মুসল্লিদের জন্য, নামাজ পড়ে যারা মুসল্লি তাদের ওয়াইল দুজক। কোরআনের আয়াত অসুবিধা কি? এরপরে সামনে আর পড়ে না, সামনে বাদ দিয়ে দিল, কোরআনে আছে লা তাকরাবুস সালাত, সালাতের ধারে কাছেও যেও না। এই বন্ধু পরে থেমে গেছে, জায়েজ আছে, সামনে আছে ওয়ান তুম সুকুয়ারা মাতাল অবস্থায় পড়ে নেয়া। ওই লোকগুলো যেরকম ভাবে কোরআনের একটা অংশ পড়ল, আর একদল আছে পীরের মুরিদরা এরকম গুস্ত আছে, আর কোরআন পড়তে পারুক না পারুক, এই ভুল যেগুলো আছে ওদের স্বার্থ যেগুলো কি অপগুস্ত আছে, কয় অপ্তাগুলি দেয় ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরো, সে ওসিলা কি পীর। আমার ভাইয়েরা তাফসীর ইবনে কাসির খুলে দেখো, পরিষ্কার লেখা আছে ওসিলা মানে কি, আল্লাহর নবী যে ব্যাখ্যা দিয়েছেন, আমরা কি সেই ব্যাখ্যা মানবো না কোন পীরের দেওয়া ব্যাখ্যা মানবো? নবীর ব্যাখ্যা হচ্ছে অবতাগের ওসিলা, আইবে তাআতিহি আবি আমালি ইউদিহি, ওসিলা হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহ যে আমলগুলো পছন্দ করেন, নামাজ রোজা হজ যাকাত তাহাজ্জুদ নফল সাদকা জিহাদ এগুলো আছে, এই জন্য ওখানে বলা ওই আয়াত বলা আছে অবতাগু ইলাইহি ওসিলা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ, কি আছে আল্লাহ রাস্তা জেহাদ করো না বাদ, কারণ এই কথা শুনলে কুফাররা খেপে যাবে। ঠিক এরকম ভাবে এখানেও বলা আছে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাতা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, লড়াই করে কার রাস্তায়, এই জানমাল কিনে নিয়েছেন কেমন এইভাবে। এখন তুমি আয়াত পড়লা আর তোমার ইসলামে লড়াই নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, আমার ভাইয়েরা কুফফারদের সঙ্গে মারামারি করাও সুন্নাহ, ঠিক কিনা? নবীর সুন্নাহ নবীর তরিকা, বোঝা গেল মারামারি করতে হবে। আমার দেশে বুজুর্গির মাপটা ঠিকই, আমাদের হুজুর এত বড় বুজুর্গ, একটা মুরগি জবাই করত ভয় পায় ধরবেন নাউজুবিল্লাহ, এই হুজুরে কো শরীর টিপা লাগে, মাথা টিপা লাগে। ও আমার ভাইয়েরা আল্লাহর নবীর হাদিস পড়ুন, আল্লাহর নবী এতে কেমন বসেছেন, মাথায় তেল দেওয়ার প্রশ্ন আসলো, আল্লাহর নবী মাথাটা নিয়ে হুজরার কাছে আয়েশার কাছে লাগাই দিলেন, আয়েশা হুজরার ভিতর থেকে তেল লাগাই দিচ্ছেন, কেন নবীর সঙ্গে এতে কেমন লোক বসে নাই, তারা কি নবীর মাথায় তেল দিতে রাজি ছিল না? আল্লাহর নবীর কি খাদে প্রভাব পড়েছিল? তোমার খাদে আছে, তোমার শরীরে টিপতে, পাও টিপতে দশজন, হাত টিপতে দশজন, মাথা টিপতে থাকে দশজন, এইরকম ভাবে তোমার খাওয়ার ফলের তালিকা। এই জন্যই ফুজাইল ইবনে আইয়াজ রহমতুল্লাহ আলাই অনেক বড় পীর সুফি, মক্কা মদিনার নাম করা সুফি, মক্কায় থাকতেন এই সময়, আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই একজন বড় আলেম মুহাদ্দিস ফকিহ, তিনি জিহাদের ময়দানে যুদ্ধ করছিলেন, এই সময় যখন তাকে বলা হলো হুজুর আপনি কেন কষ্ট করছেন, আপনিও পারেন মক্কায় গিয়ে বসে থাকতে, এতেকাফ করতে, তফ করতে, এক রাকাতে লক্ষ রাকাতে সওয়াব পাইতে পারেন, কেন কষ্ট করছেন? ইতিহাস পড়ুন, ফজাইল ইবনে আইয়াজ রহমাতুল্লাহকে উদ্দেশ্য করে আব্দুল্লাহ মুবারক চিঠি দেখলেন, চিঠির ভাষাগুলো কি সুন্দর মর্মস্পর্শী, তিনি বললেন ইয়া আবদাল হারামাইনে লাউ আবসারতানা লালিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু, ও মক্কা মদিনার আবেদ, মক্কা মদিনায় বসে ইবাদত করছো, এক রাকাত লক্ষ রাকাতে সওয়াব পাচ্ছ, তুমি বাইতুল্লাহ তওয়াফ করছো, জমজম খাচ্ছ, মক্কা মদিনায় বসে দাঁড়াচ্ছ, সব কিছু করছো ঠিকই, কিন্তু তুমি যদি আমাদের ইবাদত দেখতে, তাহলে তুমি মনে করতে তুমি যে ইবাদত করছো ওটা আমাদের ইবাদতের তুলনা, ইবাদত না, তুমি খেলনা করছো, ছলনা করছো, যা কিচ্ছু না। কারণ নবী এই সব বাদ দিয়ে বদরের ময়দানে যুদ্ধ করেছেন, উহুদে যুদ্ধ করেছেন, খন্দকে যুদ্ধ করেছেন, দিন কায়েম করেছেন, আর তুমি সেই দিন বাদ দিয়ে এখন গিয়ে মক্কায় বসে জমজম খাচ্ছ, লক্ষ্য সব পাচ্ছ, আর জেনে রাখো আল্লাহ নবীর দিন লুণ্ডিত হচ্ছে ইরাকে, কাশ্মীরে, ফিলিস্তিনে, চতুর্দিকে আল্লাহর নবীর রেখে যাওয়া সেই দিন লুণ্ঠিত হচ্ছে, ধ্বংস হচ্ছে। আজকে বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিধানকে এক এক করে পরিবর্তন করতে সব পরিবর্তন করা হয়েছে, আর তুমি মক্কায় বসে ইবাদত করছো, খানকায় বসে ইবাদত করছো, ইয়া আবদাল হারামাইনে লাউ আবসারতানা লালিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু, তুমি যদি আমাদের ইবাদত দেখতে তাহলে মনে করতে তুমি যে ইবাদত করছো এটা কোনো ইবাদত নয়, এটা খেলনা ছলনা, আল্লাহর সঙ্গে মজাক করা, নবীর সঙ্গে মজাক করা, নবীর রেখে দেওয়া দিন ধ্বংস হচ্ছে আর তুমি ওখানে লক্ষ্য করে সওয়াব পাচ্ছ। জেনে রাখো মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদমুইহি তুমি যখন ইবাদত করতে করতে জজবায় আস, তখন তোমার চোখের পানি বেয়ে গিয়ে তোমার গিরিবা ভিজে যায়। হ্যাঁ, চোখের পানি ভালো জিনিস, কিন্তু জেনে রাখো আমরা যখন ইবাদত করতে গিয়ে জজবায় আসি, যুদ্ধের ময়দানে যখন জজবা আসে, তখন চোখের পানি দিয়ে নয়, আমরা আমাদের মাথার রক্ত দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে আমাদের গিরিবাকে ভিজিয়ে ছাড়ি। জনগণ সুবহানাল্লাহ, তোমার মধ্যে আমাদের পার্থক্য এই, তুমি যখন এবাদত করতে বসো, ছাদা ফিনফিনে জুব্বা পাতলা জামা, তারপরে দশজনে বাতাস করা লাগে, আতর লাগাও, গোলাপ লাগাও, মেশকাম্বার লাগাও, আর শুনে রেখো আমরা যখন যুদ্ধের ময়দানে নামি, এবাদত করতে নামি, আমাদের গায়ে মোটা কাপড় থাকে, লোহার টুপি থাকে, লোহার পোশাক থাকে, আমাদের আতর হয় গিয়া যুদ্ধের ময়দানের ধুলাবালু, আর ঘোড়ার পায়ের আগুনের স্ফুলিঙ্গ হচ্ছে আমাদের আতর, আমাদের গোলাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফাকুয়ুল না ইয়াউমাল কারিহাতে তাতাবু, তোমাদের ঘোড়াগুলো, তোমাদের হাদিয়া তোহফা, টিফিনকারীর বাটি, খাওয়ানোর বাটি, আর যত হাদিয়া তোহফার দস্তা, এইগুলো টানতে গিয়ে তোমাদের ঘোড়াগুলো ক্লান্ত হয়, আর আমাদের ঘোড়াগুলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি জগৎ বিখ্যাত পীর হতে পারো, যখন তুমি মৃত্যুবরণ করবে তোমাকে ল্যাংটা করা হবে, কাপড় চোপড় খুলে ফেলা হবে, এরপরে নতুন কাপড় দেওয়া হবে, আর আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হই আমার কাপড় চোপড় খোলা হবে না, রক্তমাখা জামা কাপড় আমাকে দাফন করা হবে, কিয়ামতের মাঠে যখন আমরা উঠব আমাদের জখমগুলো তাজা হয়ে যাবে, ইয়াসুবু দামান, রক্তগুলো তাজা হয়ে ঝরতে থাকবে, লাউনুহু লাউনুদ দাম ওয়া রীহুহু রীহুল মিস্ক, আল্লাহর হাবিব ফরমান, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের মাঠে এই জখম খাওয়া লোকেরা, শহীদ লোকেরা উঠবে, তাদের রক্তমাখা পোশাক জখমগুলো আবার তাজা হয়ে যাবে, রক্তের হবে রং, ঘ্রাণটা হবে মেশকাম্বারের চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। সেই কাতারে আল্লাহর নবী নিজে থাকবে, নিজে জখম হয়েছেন, আবু বকর ওমর ওসমানরা থাকবে, তোমার ওই সাদা ফিনফিনে জামানে ওঠার কোন সুযোগ নেই আমার ভাইয়েরা। এরপরে তিনি লেখলেন, তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার জানাজায় লক্ষ লক্ষ লোকের সমাগম হবে, আর আমার জানাজায় কোন লোক হবে না, জেনে রাখো তোমার জানাজায় লক্ষ লক্ষ লোকের দরকার আছে, তুমি মরে গেছ, তুমি মরে গেছ, তুমি হতে পারো পীর, মরে গেছ, কিন্তু জেনে রাখো আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমি জীবিত, আমার জানাজায় কোন লোকের দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে চিঠি লেখলেন, বুঝা গেল এটা একটা ইবাদত, আর আমাদের খানকাওয়ালাদের একটা ইবাদত, আজকে ইবাদত বদলে গেছে, ইবাদত আল্লাহ নবী করেছেন সবগুলোই, আল্লাহ নবী জুব্বাও পরেছেন, লোহার পোশাক পরেছেন, পাগড়িও পরেছেন, লোহার টুপি পরেছেন, ওহুদের ময়দানে লোহার টুপি ভেঙে গিয়ে দাঁতে আঘাত করলো, তারপর দাঁত পড়ে গেল, ওই লোহা বের করার জন্য দুইজন একজন সাহাবী টান দিলেন দাঁত দিয়ে, তার দাঁত পুরো পড়ে গেছে, একটু দাঁতে ব্যথা হলে কত কষ্ট পায়, ডাক্তারের কাছে যাওয়ার পাগল হয়ে যায়, আল্লাহ নবীর দান দান কেমনে শহীদ হলো সেই চিন্তা করে সবাই করলো না। আমার ভাইরা, সেজন্য বলেছিলাম আজকে মুসলিমরা আয়াত পড়ে ঠিকই কিন্তু বাদ দিয়ে বাদ দিয়ে পড়ে, কি করে, যেই অংশ পড়লে কুফফাররা খুশি হয় অতটুকু পড়ে, আর যেই অংশ পড়লে কুফফাররা না খুশি হয় সেই অংশ কি করে, বাদ দিয়ে পড়ে। ইহারিফুনাল কালিমা আন মাওয়াদিহি, কোরআনকে যথাস্থানে ঘুরিয়ে অন্য স্থানে লাগাই দেয়, ঠিক কিনা? আপনারা আজকে গিয়ে কোরআন খুলে দেখবেন, কোরআনুল করিমের সুরায় আলে সুরায় তওবার 111 নম্বর আয়াতে কি বলা আছে, পরিষ্কার বলা আছে, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মালকে, বিআন্নালাহুম জান্নাহ, জান্নাতের বিনিময়ে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন, তারা মারবে আর মরবে। এটা পরে কেউ এটা পরে না, ওই পর্যন্ত আগের পর্যন্ত পরে, তারপর ফারাক্কা বাদ দিয়ে গাছিলেই বের হওয়া সবাই, আল্লাহর রাস্তা বের হয়ে গেছে, এটা আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা বুঝতে হবে, যে রাস্তায় মারামারি আছে, যে রাস্তায় যুদ্ধ আছে, যে রাস্তায় কতল আছে, সেই রাস্তা আমাদের ফিরে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, ইব্রাহিম দাঁড়িয়ে আছেন, বাতিলের ভিতরে ভাষণ দিচ্ছেন, বাতিলের গোষ্ঠী তার সঙ্গে পারল না, এবারে বলল আগুনে ফালাও, আগুনে ফালানো হচ্ছে, ইব্রাহিমকে সাহায্য করার জন্য জিব্রাইল মিকাইল ইসরাফিল এসে হাজির হয়ে গেল, বলল ইব্রাহিম একটু হুকুম করো, আমি জিব্রাইল পাখা দিয়ে বাড়ি মারলে সব উড়ে যাবে, ইসরাফিল বলল একটু সিঙ্গার ফু দিলে শেষ হয়ে যাবে, মিকাইল বলল বৃষ্টি দিয়ে দেয় শেষ করে দেয়, ইব্রাহিম বলছে আমি তোমাদের জন্য দাওয়াত দেই নাই, আমি যাওয়ার জন্য দাওয়াত দিয়েছি, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দাওয়াত দেবো কার দিকে, না কোনো দলের দিকে, না কোনো তরিকার দিকে, না কোনো পীরের দিকে, আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, আল্লাহর দিকে দাওয়াত দাও, দাওয়াত দেবো কার দিকে, আল্লাহর পথে দাওয়াত হবে কার দিকে, না কোনো তরিকার দিকে। কোরআন আল্লাহ স্পষ্ট বলেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, ওই ব্যক্তির চেয়ে ভালো কথা কার হতে পারে, যে ব্যক্তি মানা দাআ ইলাল্লাহি, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, আহ্বান করবে কার দিকে, আল্লাহর দিকে, ওয়া আমিলা সালিহা, নিজে আমল করবে, আমলও করতে হবে, তিন নম্বর বলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি একজন মুসলিম, নাকি আর কিছু আছে? আমি চিশতি, আমি কাদেরি, আমি অমুক তমুক কিছু লাগান দাবে আর? আমাদের পরিচয় কি আমরা মুসলিম? আমরা কি মুসলিম? ওদের পুরা আল্লাহর হুকুম মানতে হবে না অর্ধেক মানলে চলবে? আপনার বাড়ি একটা মেহমান গেল অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে চলবে? বরং কি করতে হবে বলবো, এই বেটা পুরা ঢুকলে পুরো বাইরে, ঠিক কিনা? ঠিক, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান, হে ইমানদারগণ যারা ইসলামে প্রবেশ করেছো মুসলিম দাবি করো, খবরদার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কি করো? অর্ধেক অর্ধেক না। আমার দেশে মুসলমান বিভিন্ন ভাবে কুফফার দুরিকে আছে, কেউ সেকুলার, কেউ ধার্মিক, ধার্মিক হয়ে আবার কেউ উৎপীড়িত তরিকায়, কেউ গণতন্ত্রের তরিকায়, বিভিন্ন তরিকায় বিভক্ত হয়েছে। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনের শুরুতে বলেছেন সূরা বাকারা আট নম্বর আয়াতে বলেছেন আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, আল্লাহ বলছেন অমাহুম বেমুমিনিন, খবরদার ওরা মুমিন না। ওরা কি না? ওরা মুমিন না, ওরা মুনাফিক। ওরা কি? ওরা মুমিন হলে রসুলের তরিকায় চলতো, জিকির করবে রসুলের তরিকায়, দিন কায়েম করবে কার তরিকায়? রসুলের তরিকায়। জিকির করবে রসুলের তরিকায়, না সালাত পড়বে যার তরিকায়, হজ করবে যার তরিকায়, জিকির করবে খাজা বাবার তরিকায়? কার তরিকায়? রাসুলের তরিকায়। দিন কায়েম করবো কার তরিকায়? কাজী সব ছাড়তে হবে, মুসলিমদেরকে একজন ইমাম বানাতে হবে, সেই ইমামের অধীনে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের দিন কায়েম করার জন্য, নবীর দিন কায়েম করার জন্য অটল থাকতে হবে। সেই রকম যদি মুমিনরা দাঁড়াতে পারে, আল্লাহ তাআলা তাদের জন্য বলেছেন কোনো ভয় নাই, সাহায্য করা মালিককে। এবার ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ তারা এতক্ষণ পর্যন্ত দেখতে লাগলেন কি হচ্ছে, এবারে আল্লাহ তারা বলছেন কুলনায়া নারু কোনি বারদাউ ওয়াসালামান আলা ইব্রাহিম, ও আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, এতক্ষণ পর্যন্ত কেন বলো নাই? আল্লাহ তারা বলেন আমার নিয়ম হচ্ছে এই, বান্দা যদি সর্বাত্মক চেষ্টা করে, সমস্ত ক্ষমতা ব্যয় করে, বান্দার ক্ষমতা যখন শেষ হয়ে যায় আমি আল্লাহর সাহায্য তখন থেকে শুরু হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ, ইব্রাহিমের ক্ষমতা শেষ হয়ে গেছে, আগুনে নিক্ষেপ করা হয়েছে, এবার আল্লাহ বলছেন ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যাও। ও মুসলমান জাতি, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? আজকে ইহুদি খ্রিস্টানদের সমস্ত বোমাগুলোকে ঠান্ডা করতে পারেন কিনা? কিন্তু শর্ত হল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন, যদি পাকা মুমিন হতে পারো, শিরক মুক্ত, বিদআত মুক্ত মুমিন হতে পারো, তাহলে আল্লাহ সাহায্য করতে পারেন কিনা? আজ ভি জো কর ইব্রাহিম কাইমা পয়দা, আগ কর সকতি হ্যায় আন্দাজ গুলিস্তা পয়দা। ও মুসলমান, যদি ইব্রাহিমের মতো ঈমান তৈরি করতে পারো, তাওহীদের ঈমান আনতে পারো যে আল্লাহ ইব্রাহিমকে সাহায্য করেছেন, সে আল্লাহ এখনো জীবিত আছে, শুধু তাই না, পর মুসার ঘটনা, সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, পালাবার জায়গা নেই। আল্লাহ তাআলা বলে মুসা তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে, এবারে সামনে নদী রাস্তা, রাস্তা দরকার, লাঠি মারো। আল্লাহ তো রাস্তা বানিয়ে দিয়েছেন কিনা? ঠিক তেমনি ভাবে আজকেও যে মুমিনরা সেই মুসার মতো তাওহীদের ঈমান নিয়ে এবার মুসার মতো লাঠি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে, যে আল্লাহ তাআলা মুসার জন্য নদীতে রাস্তা করে দিয়েছিলেন, সে আল্লাহ তাআলা আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করার তৌফিক দিতে পারেন কিনা? মিস্টার কালিম হো আগর মারে কা আজমা কুই তাজ ভি আতি হ্যায় কোহে তুর সে বাংলা তাকাব। ও মুসলমান জাতি, মুসার মতো লাঠি নিয়ে যদি আবার ময়দান আসতে পারো, ওদের কাছে লক্ষ লক্ষ ট্যাঙ্ক আছে, বোমা আছে, মুসলিমদের হাতে বাস আছে, ঠিক কিনা? বাসকে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহ তারা সাহায্য করতে পারেন কিনা? ইতিহাস বলে ইউসুফকে জোলায়কা সাতটা দরজা বন্ধ করে বললো হাই তালাক আসো, ইউসুফকে বসে বসে দোয়া করেছিল, দৌড় দিয়েছিল। কেন দৌড় দিলেন? ও যুবকেরা ভালো করে শিক্ষা গ্রহণ করো, ইউসুফের তো জানা ছিল চতুর্দিকে দরজা, চতুর্দিকে দেওয়াল, সামনে দরজা বন্ধ, সাতটা দরজা বন্ধ, তারপরে কেন দৌড় দিচ্ছেন? ইউসুফ শিক্ষা দিলেন আল্লাহর নুসরত আসার জন্য তোমার সর্বচেষ্টা ব্যয় করতে হবে, আমার ক্ষমতা আছে এই দরজা পর্যন্ত যাওয়ার, এরপরে আল্লাহর ক্ষমতা, এই জন্য তিনি দৌড় দিলেন, দরজা পর্যন্ত গেলেন। আল্লাহ বলেন, ইউসুফ তোমার ক্ষমতা ছিল দরজা পর্যন্ত আসার, এরপর তোমার ক্ষমতা নেই। এরপরে আমার আল্লাহর নুসরাত শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে একটা নয় দুটো নয় সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ, আজকেও যে মুসলিমরা নিজের ক্ষমতা তাওহীদের ঈমান নিয়ে আল্লাহ ভরসা করে দিন কায়েমের জন্য নবীর তরিকায় চলে, আল্লাহ সাহায্য করতে পারেন কিনা? সেজন্য ইহুদি খ্রিস্টান তরিকা বর্জন করতে হবে কিনা? গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো মুসলমান তরিকা না সবা মুসলিম তরিকা? গণতন্ত্র কাদের তরিকা? এইগুলো বর্জন করে মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে এক খলিফার অধীনে আসতে হবে, তারপরে দিন কায়েমের চেষ্টা করতে হবে। সাহায্য করা মালিককে? আমার যুবক ভাইয়েরা, কোরআন তোমাদেরকে আহ্বান করছে, ওমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওমালাকুম, ও যুবকেরা তোমাদের কি হলো, মুমিনরা তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালে ওয়ান নিসায় ওয়াল বিলদান, আর অসহায় শিশু, নারী আর বৃদ্ধ পুরুষেরা, অসহায় পুরুষেরা ফরিয়াদ করছে ফিলিস্তিন থেকে, ইরাক থেকে, কাশ্মীর থেকে, আরাকান থেকে, চতুর্দিক থেকে, আর বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ জালিম আহলুহা, ও আমাদের রব আমাদেরকে জালেম দূষিত জনপদ থেকে রক্ষা করো, আমাদেরকে বাঁচাও, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আমাদেরকে দাও একজন ওলি, সাহায্যকারী নেতা, আমাদেরকে দাও সাহায্যকারী। এই আল্লাহর রহমান আসছে, সারা দেওয়া দরকার আছে নাকি ফেরেশতারা সারা দিবেন? তোমাদেরকেই সারা দিতে হবে। ফের তুজে একবার করেনি হে জাহা কি রাহবরি, উঠ খোদাকে নাম লেকার ফের আলমপুর দারেবান, ও যুবকেরা আবার তোমাদেরকে সালাহউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, আর সেই হারবেলদের মতো হুঙ্কার ছেড়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। তোমার সামনে বাধা আসবে, সে বাধার পাহাড়কে ডিঙ্গিয়ে দিতে হবে। তুম দিয়ে বাদে মুখালিফ সেনা ঘাবরায়ো কাব, ইয়ে তো চলতি হে তুজে উঁচা উড়ানে কে লিয়ে, ও যুবকেরা তোমরা হচ্ছে সেই ঊর্ধ্ব গগনের বাজ পাখির মতো, যে কালো বৈশাখী মেঘ দেখলে ভয় পায় না, বরং বাতাসের তালে তালে আরো ঊর্ধ্বে চড়তে থাকে। ঠিক মুমিনরা তেমনি ভাবে, বাতিলের বিমান বহর দেখে, বাতিল অস্ত্র দেখে ভয় পাবে না, আরো সামনে বাড়বে। শাহাদাতের তামান্নার সামনে বাড়বে। জীবন দিয়েছেন কে? আল্লাহ। বীর করবো কার জন্য? শহীদ হবো কার জন্য? আবার আসো সবক পারে ফের সাদাকাতকা আদালতকা সাজাআতকা লিয়া জায়গা কাম তুজসে দুনিয়া কে ইমামতকা। সেজন্য আমি শুরু থেকে বলেছি, এবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? কি কি? শিরক মুক্ত হতে হবে। আর কি হতে হবে? রাসুলের তরিকা মতো ইত্তেবা শূন্য হতে হবে। রাসুলের তরিকা কি? রাসুল কি বসে বসে দোয়া করেছেন, লড়াই করেছেন, আল্লাহর নবী যুদ্ধ করেছেন? আল্লাহর নবী বেশি বুজুর্গ ছিল না আমাদের পিসরা বেশি বুজুর্গ? আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হতে লাগলো, আল্লাহর নবীর ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করতে লাগলেন, আল্লাহ তারা বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করা দরকার নাই, সমস্ত কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এরকম নবী তাহাজ্জুদ করছেন, আল্লাহ একটু ঘুমান। আবার নবীর সামনে বসে কথা হচ্ছে, একজন সাহাবী জোরে কথা বললেন, ওহি নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে ঈমানদারুল খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না, এমনটা যদি করো তোমাদের জীবনের সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, নফল, ফরজ সব বাতিল হয়ে যাবে। এত মায়া এই নবীকে যখন তায়েফের মাঝে পাথর মারা হচ্ছে, ওহুদে পাথর মারা হচ্ছে, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল। কেন ফিরায় নাই? ফিরায় নাই এজন্য আল্লাহ উত্তর দিয়েছেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলযিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। ও মুমিনরা, তোমরা কি মনে করেছো এমনি বেহেশতে ঢুকে যাইবা, জান্নাতে ঢুকে যাইবা, অথচ তোমাদের উপর আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, কঠিন কঠিন দুর্ভিক্ষ, বিপদ আপদ, মুসিবত, এমনকি স্বয়ং আল্লাহর রসুল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? তারপরে আল্লাহ সাহায্য এসেছে কিনা? এই জন্য নবীকে মার খেতে হয়েছে, নবীকে হত্যা করার জন্য ঘেরাও করেছে, আল্লাহ তারা তারপরে সাহায্য করেছে কিনা? আবার নবী সেই গাড়ে সুরে এক পাহাড় বা আরেক পাহাড় ডিঙ্গে তারপরে গেছেন, তারপরে মাকড়সা দিয়ে কবুতরের ডিম দিয়ে সাহায্য করেছেন ঠিক কিনা? কেন আল্লাহকে সাহায্য করতে পারতেন না? এই লম্বা পাহাড় কেন বাইতে হলো? বোঝা গেল আমাদেরকে ঘর থেকে বের হতে হবে, ময়দানে অবতীর্ণ হতে হবে, আমাদের যা আছে তা নিয়ে বাতিল মোকাবেলা করতে হবে নবীর তরিকায়, তাহলে আল্লাহ সাহায্য করবেন ঠিক কিনা? আসুন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সমস্ত শিরিক বিদআতের মূল উৎপাদন করে নবীর সুন্নাহ কায়েম করার জন্য আমাদের জানমাল দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।